ما رزقناهم ينفقون والذين يؤمنون ما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون. وقال الله سبحانه وتعالى والسماء بنيناها بأيد وإنا لموسعون والأرض فرشناها فنعم الماجدون ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون وفروا إلى الله إني لكم منه نذير مبين. وقال الله سبحانه وتعالى الذين كفروا أعمالهم كسراب بقيعة يحسب الظمآن ماء حتى إذا جاءه لم يجد شيئا. وقال الله سبحانه وتعالى قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. وقال رسول الله صلى الله تبارك وتعالى عليه وسلم إذا عظمت أمة الدنيا نزعت منها هيبة الإسلام وإذا تركت الأمر بالمعروف والنهي عن المنكر حرمت بركة الوحي وإذا تسابت أمتي سقطت من عين الله. أو كما قال رسول الله صلى الله عليه وسلم قابل احترام بھائیو دوستو عزیزو اور بزرگو اللہ جل جلالہ عم نوالہ نے ہر فرد بشر میں مختلف قسم کی حاجتیں اور ضرورتیں رکھی اور یہ بھی ہے کہ ایک ہی ضرورت ساری دنیا کے انسانوں میں ایک ہی وقت میں نہیں ہوتی. کسی کو پیاس لگتی ہے, کسی کو بھوک لگتی ہے, کسی کو سردی لگتی ہے, کسی کو گرمی لگتی ہے, کسی کو دوا کی ضرورت ہے, کسی کو سونے کی ضرورت ہے. انسانوں میں ضرورتیں ہیں اور ضرورتیں ہر ایک کی ہر وقت کی الگ الگ ہیں, لیکن تمام ضرورتوں میں سب سے بڑی, سب سے پہلی اور عالمی سطح پر قیامت تک آنے والے ہر فرد بشر کی جو مشترکہ ضرورت ہے, جس کی ہر ایک کو ہر آن پانی ہر وقت پینا ضروری نہیں اور سب کے لیے پینا ضروری نہیں, لیکن یہ ضرورت ایسی جو پوری بشریت کے درمیان مشترک, جس کی ہر ایک کو ضرورت اور ہر سانس ضرورت, سانس اندر لے تو اور سانس باہر نکالے تو, کھاتے کماتے پیتے پہنتے اڑتے چلتے پھرتے بولتے سنتے دیکھتے ہنستے روتے ہر حال میں ہر ایک کی ہر آن گھڑی کی مشترکہ ضرورت وہ ہے ہدایت کی ضرورت. ہدایت کی مشترکہ ضرورت, ہدایت کے بغیر کہیں کامیابی نہیں ہے, کہیں مسئلے کا حل نہیں ہے, کہیں امن و امان نہیں ہے, کہیں عزت و آبرو نہیں ہے. ہدایت بنیاد ہے. جیسے حق تعالی شانہ نے فرمایا وکل شیئن وجعلنا کل شیئن ہے, کیا ہے قرآن کی آیت وجعلنا من الماء كل شيء حي ہر چیز کی زندگی کے راز ہم نے پانی میں چھپا رکھے ہیں, ہر ایک کی زندگی کے راز پانی میں. اسی لیے محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم جن کو پوری بشریت کا ذمہ دار بنا کر وما ارسلناک الا کافۃ للناس بشیرا ونذیرا کہہ کر کے مبعوث فرمایا, آپ نے اپنی زبان سے ترجمان سے فرمایا انما مثلی ومثل ما بعثنی اللہ بالعلم والہدى کمثل غیث الکثیر, میری مثال اور میرے ساتھ اللہ کی طرف سے جو کچھ علم اور ہدایت آئی ہے اس کی مثال بارش کے پانی کی طرح ہے. بارش کا پانی پہاڑوں پر, سمندروں میں, کھیتوں میں, گلیوں میں, کوچوں میں, تالابوں میں, نہروں میں, اور جہاں جہاں پانی پہنچتا ہے وہاں وہاں کی وہ چیزیں سامنے آتی ہیں. پھر پانی ایک ایسی ضرورت کی چیز ہے, تاجر ہو, کاشتکار ہو, حاکم ہو, محکوم ہو, مرد ہو, عورت ہو, جوان ہو, بوڑھا ہو, بیمار ہو, تندرست ہو, سفر میں ہو, حضر میں ہو, رات کی اندھیری میں ہو, دن کے اجالے میں ہو, ہر ایک کے لیے پانی کی ضرورت. دنیا میں ایک آدمی ایسا نہیں مل سکتا جس کو پانی کی ضرورت نہ ہو. حضور پاک صلی اللہ علیہ وسلم نے اپنی اور آپ کے ساتھ جو کچھ آیا اس کی مثال پانی سے دے کر پوری دنیا کے اور قیامت تک آنے والے انسانوں کو اپنا پیغام پہنچا دیا کہ جیسے پانی تمہاری زندگی کی اہم ضرورت ہے, میں جو شریعت لے کر آیا ہوں, جو احکامات لے کر آیا ہوں, جو دین لے کر آیا ہوں, جو علم لے کر آیا ہوں, وہ تمہاری زندگیوں کی سب سے اہم اور پہلی ضرورت ہے. تمہاری عزتوں کے, تمہاری سربلندیوں کے, تمہاری کامیابیوں کے, تمہارے امن و امان کے, تمہاری فلاح و بہبود کے, تمہاری زندگی کے ہر شعبے کے تمام مسائل کا حل میری والی شریعت اور میرے والے دین میں ایسے ہے جیسے آنکھوں کا دیکھنا, کانوں کا سننا, پیروں کا چلنا, ہاتھوں سے پکڑنا, زبان کا بولنا, کہ سب کی ضرورت پانی سے. ایسے ہی وہ تمہاری تجارت کا شعبہ ہو, کاروبار ہو, گھریلو زندگی ہو, انفرادی یا اجتماعی زندگی ہو, تمام شعبوں میں تمہاری تمام تر دنیا آخرت کی فلاح و بہبود کا دار و مدار میرے والی شریعت, میرے والے دین اور میرے والے علم پر دار و مدار ہے. یہ بھی ہوتا ہے کہ جب آدمی کے جسم سے پانی نکل جاتا ہے دستوں کے راستے, وامٹ اور پیر کے راستے, تو آدمی ادموا ہو جاتا ہے, کمزور ہو جاتا ہے. اسے سب سے پہلے جو علاج دیا جاتا ہے وہ اس کے جسم میں پانی داخل کرنے کا, اس کے جسم میں پانی داخل کر. ساتھ کے ساتھ مثال سے اس طرف اشارہ کر دیا کہ تم زندگی کے کسی شعبے میں جتنے چاہے اس لائن کی جتنی ترقی کر لو, لیکن تمہارے جس شعبے سے میرے والی شریعت اور میرے والا دین نکل جائے گا تم ادھموئے ہو جاؤ گے. عرض میں نے کیا کہ تمام انسانوں کی مشترکہ ضرورت ہدایت, یہ ہدایت کیا ہے, اس ہدایت پر آنے کی بنیادیں کیا ہے. آدمی ہدایت کے ساتھ کاروبار کرے, آدمی کی شادی ہدایت کی بنیاد پر ہو, آدمی زندگی کے ہر شعبے میں ہدایت کے ساتھ چلے اس کی بنیادیں کیا ہیں؟ ہدایت کہتے کسے ہیں؟ ہدایت کی بنیادیں کیا ہیں؟ اور جب ہدایت آتی ہے تو اس کے اثرات کہاں کہاں قائم ہوتے ہیں؟ یہ تین چیزیں سمجھ میں آ جائیں گی تو گمراہی کیا ہے، گمراہی کی بنیادیں کیا ہیں، اور گمراہی کا نتیجہ اور اس کے اثرات کہاں کہاں، وہ خود بخود سمجھ میں آ جائیں گے. نحمده ونصلي على رسوله الكريم، اما بعد، قابل احترام بزرگوں دوستو اور بھائیو، প্রথমে আল্লাহ তাআলার হামদ ও সানা পড়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ শরীফ পাঠ করেন। এরপরে কোরআনে কারিমের থেকে বিভিন্ন জায়গা থেকে দরকার খেরা তেলাওয়াত করেন এবং সাথে সাথে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে মুবারকাত থেকে দুটা হাদিসও তেলাওয়াত করেন। এরপরে বলেন যে দুনিয়াতে যত মানুষ আছে, মানুষের যত সংখ্যা আছে, সকলের মধ্যেই আল্লাহ তাআলা জরুরত রাখছেন বিভিন্ন প্রয়োজন। মানব জীবনে সকলের জীবনে বিভিন্ন রকমের প্রয়োজন দেখা দেয়, এটা সব মানুষের মধ্যেই আছে, আল্লাহ তাআলাই রাখছেন, জন্মগত ভাবেই আল্লাহ তাআলা রাখছেন। এবং এই কথাটাও সত্য যে সমস্ত মানুষের মধ্যে একই সাথে একই রকমের জরুরত সমস্ত মানুষের মধ্যে পাওয়া যায় না, যে সব মানুষ মিলে একটা জিনিসেরই প্রয়োজন হইল তাদের এই মুহূর্তে, একই মুহূর্তে, এরকমও না। কারো পিপাসা লাগছে, পানির জরুরত, কারো খোদা লাগে, খাবারের জরুরত, কেউ অসুস্থ, তার ওষুধের জরুরত, ওষুধের প্রয়োজন, কেউ ক্লান্ত হয়ে গেছে, তার জন্য বিশ্রামের প্রয়োজন, কেউ আরো ক্লান্ত হচ্ছে, তার জন্য ঘুমের প্রয়োজন, এক একজনের এক এক রকমের প্রয়োজন, এক একজনের এক এক রকমের জরুরত। পানিকে আমরা অন্য অত্যন্ত জরুরি জিনিস করে করি, কিন্তু সারা দুনিয়ার মানুষের মানুষের জন্য একই মুহূর্তে, এই মুহূর্তে সকলের জন্য পানির প্রয়োজন এটা কখনো শোনা যায় নাই, যে এই সেকেন্ডের মধ্যে, এই মুহূর্তের মধ্যে সারা দুনিয়ার সমস্ত মানুষের জন্য পানির প্রয়োজন হয়ে পড়ছে, এটা না। বাতাসের অবস্থাও তাই, শ্বাস প্রশ্বাসের অবস্থাও তাই, কেউ শ্বাস নিতেছে, কেউ শ্বাস ছাড়তেছে, অর্থাৎ মানব জীবনের প্রয়োজন তো আছে, জরুরত তো আছে, আল্লাহ তাআলা জন্মগত ভাবে দিয়ে রাখছেন, মানুষ প্রয়োজনের সম্মুখীন হবে, কিন্তু এমন না যে যে কোনো এমন কোন প্রয়োজন নাই সমস্ত মানুষের জন্য একই সময় হবে বা সকল প্রয়োজন সব মানুষের জন্য একই সময় হবে, এটা না। কিন্তু একটা জরুরত এমন আছে, একটা জিনিস এমন আছে, যে জিনিসটা সমস্ত মানুষের, সকল স্তরের মানুষের জন্য প্রয়োজন, প্রতিটা মুহূর্তে প্রয়োজন, জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত তার প্রয়োজন, সকলেরই প্রয়োজন। এই প্রয়োজনটাকে কেউ অস্বীকার করতে পারবে না, এই প্রয়োজন পুরা না করার কোনো নিস্তার নাই। যদি ওই মানুষটা কামিয়াব হতে চায়, সফলতা পেতে চায়, শান্তি পেতে চায়, ইজ্জতলা জিন্দগি পেতে চায়, নিরাপদ নিরাপত্তা আমরা আমাদের জীবন সে পেতে চায়, তাহলে তাকে এই তাহলে তাকে এটা লাগবেই, এটা ছাড়া তো এটার কোনো বিকল্প নাই, দুনিয়াতে এর কোনো বিকল্প নাই, আখেরাতে এর কোনো বিকল্প নাই। সেই জরুরতটা কি? সেই জরুরত হইল হেদায়তের জরুরত। হেদায়ত এমনই একটা জিনিস, এমনই একটা প্রয়োজন, এমনই অতীব জরুরি জিনিস, যেই হেদায়ত ছাড়া কোনো মানুষ না দুনিয়াতে কামিয়াব হইতে পারবে, না আখেরাতে কামিয়াব হইতে পারবে। হেদায়ত ছাড়া কোনো মানুষ না দুনিয়াতে ইজ্জত পেতে পারবে, না আখেরাতে সেই ইজ্জত আলা হইতে পারবে। হেদায়ত ছাড়া কোনো মানুষ না দুনিয়াতে শান্তি পেতে পারবে, না আখেরাতে সে শান্তি পেতে পারবে। হেদায়ত ছাড়া কোনো মানুষ না দুনিয়াতে সে নিরাপদ পাবে, নিরাপত্তা পাবে, না আখেরাতে তার জন্য কোনো নিরাপত্তার ব্যবস্থা থাকবে। মেরে মহতরাম দোস্তা বুজুর্গ, ছোট বড় যা কিছুই মানুষে চায়, যেগুলো মানুষের আকাঙ্ক্ষা, কামনা, বাসনা, এই সব কিছু পাইতে হইলে ওই হেদায়তই একমাত্র জিনিস, এই হেদায়তের মাধ্যমেই তাকে পেতে হবে। যেমন নাকি সারা দুনিয়াতে যত জিনিস জিনিস আছে, জীবন্ত যা কিছু আছে সব কিছু সম্বন্ধে আল্লাহ তাআলা নিজে বলেন যে আমি সব কিছুকে জীবন্ত রাখছি পানির দ্বারা। পানির উপরই নির্ভর করতেছে জীবন আর জীবন্ত থাকা। পানি না থাকলে গাছপালা তরুণতা কোনো কিছুই আর জীবিত থাকবে না। মানুষের অবস্থাও তাই, প্রাণীকুলের অবস্থাও তাই, সব সময় তাদের জন্য পানির দরকার হবে, পানি তার লাগবে। বলেন যে যেমনি ভাবে সমস্ত প্রাণীকুল সমস্ত জীবন্ত জিনিসের জন্য পানির প্রয়োজন, অনুরূপ ভাবে সমস্ত মানুষের জন্য হেদায়েতের প্রয়োজন। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে আল্লাহ তাআলা সারা দুনিয়ার মানুষের জন্য হেদায়েতের নিদর্শন হিসেবে পাঠাইছেন, সারা দুনিয়ার মানুষকে আল্লাহ তাআলার দিকে ডাকার জন্য আহ্বান করার জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠাইছেন। এই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের আশা সম্বন্ধে কেন উনি আসছেন, ওনার আশার দৃষ্টান্তটা কেমন, এটাকে বোঝানোর জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি এবং আমাকে যে এলেম আর হেদায়ত দিয়ে দুনিয়াতে পাঠানো হয়েছে তার দৃষ্টান্ত হল মেঘের পানি ভরা মেঘের মতো, কালো মেঘ পানি ভরা মেঘের মতো, যে মেঘের মধ্যে পানি আছে, কারণ এই পানির দ্বারাই আল্লাহ তাআলা দুনিয়াটাকে জীবন্ত রাখছেন। বলেন যে আমি যে এলেম আর হেদায়ত নিয়ে আসছি ওই পানির মতো, পানির মধ্যে যেমন নির্ভর, পানিতে পানির উপরে যেমন নির্ভর করতেছে প্রাণী আর জীবন্ত জিনিসের জীবন বেঁচে থাকা, অনুরূপ ভাবে আমি যে হেদায়ত দিয়ে আসছি, আমি যে আমাকে যে এলিম দিয়ে আল্লাহ তাআলা পাঠাইছেন, আমাকে যে দিন দিয়ে আল্লাহ তাআলা পাঠাইছেন, তার দৃষ্টান্ত ওই পানির মতোই। মেরে মহতরম দোস্ত বুজুর্গ, হেদায়ত এত জরুরি জিনিস, হেদায়ত ছাড়া দুনিয়া এবং আখেরাতের নাজাত কামিয়াবি মুক্তির কোন উপায় নাই। যদি ব্যবসায়ী তার ব্যবসার মধ্যে থেকে কামিয়াব হইতে চায়, সফলতা পেতে চায়, তাহলে সে যদি হেদায়ত বিরুপ প্রাপ্ত হয় তাহলে তার ব্যবসা দুনিয়াতে বাখেরাতের তার জন্য নাজাতের জরিয়া হবে, কামিয়াবির সফলতার জরিয়া হবে। কৃষক যদি হেদায়ত প্রাপ্ত হয় তাহলে তার কৃষিকাজের মধ্যে থেকে নাজাত এবং কামিয়াবির সব রাস্তা সে পাবে, খুঁজে পাবে দুনিয়াতে এবং আখেরাতে। যত স্তরের মানুষ আছে, যত শ্রেণীর মানুষ আছে, যত রঙের যত বর্ণের মানুষ আছে, ছোট বড় যারাই আছে, তারা যদি নিজস্ব জায়গাতে তারা কামিয়াব হতে চায়, সফলতা পেতে চায়, দুনিয়া এবং আখেরাতে ইজ্জত পেতে চায়, সম্মান পেতে চায়, নাজাত পেতে চায়, মুক্তি পেতে চায়, তাদের জন্য একটা জিনিস জরুরি হবে, সে যদি তার জীবনের মধ্যে হেদায়তকে সংশ্লিষ্ট করে নেয়। অর্থাৎ হেদায়ত যেটাকে বলে, নবী যে হেদায়ত নিয়ে আসছিলেন, যে দিন নিয়ে আসছিলেন, নবী যে এলেম আসমানি এলেম নিয়ে আসছিলেন, ওই দিন আর ওই আসমানি এলেম অনুযায়ী কেউ যদি নিজের জীবনকে চালায় তাহলেই সে একমাত্র কামিয়াব হবে, সে একমাত্র সফলতা পাবে। এর বাইরে কামিয়াবির সফলতার কোন ব্যবস্থা আল্লাহ তাআলা রাখেন নাই, কোথাও পাওয়া যাবে না। যেমনিভাবে পানিবিহীন কোন জিনিসকে, কোন গাছপালা হোক আর প্রাণী হোক, তাদেরকে বাঁচায় রাখা যাবে না। তো মেরে মহতরম দোস্ত বুজুর্গ, জন্মগতভাবে আল্লাহ তাআলা জরুরত রাখছেন এই কথাটা সকলেই স্বীকার করে, মানুষের বিভিন্ন প্রয়োজন আছে, আর এটাও স্বীকার করতে হবে সব মানুষের এক রকমের প্রয়োজন একই সময় সব মানুষের কোন দরকার প্রয়োজনের সম্মুখীন হয় না, বিভিন্ন সময় বিভিন্ন জিনিসের প্রয়োজন বিভিন্ন জনের হয়। এখন জানার বিষয় হল যে হেদায়তটা কি, যেই হেদায়তের উপর নির্ভর করতেছে দুনিয়া আখেরাতে কামিয়াবি সফলতা, নিরাপদা নিরাপত্তা, সবকিছু আমন আমান, ইজ্জত সম্মান, সবকিছু নির্ভর করতেছে সে হেদায়তটা কি, এটা হলো জানার বিষয়। এবং হেদায়তের বুনিয়াদটা কি, যে কোন বুনিয়াদের উপরে কি জিনিস মানুষের মধ্যে আসলে সে হেদায়ত পাবে, এবং হেদায়ত আসার পরে কি কি প্রভাব তার ব্যক্তি জীবনে, তার সমাজে, তার এলাকাতে সমস্ত মানুষের উপরে সেই প্রভাবটা কি, সে আস্বাদটা কি। আর যদি হেদায়ত না থাকে, যার মধ্যে হেদায়ত নাই, যে হেদায়ত প্রাপ্ত নয়, সে নিশ্চয়ই গুমরাহের মধ্যে আছে। গুমরাহিটা কি, গুমরাহির বুনিয়াদ কি, পথভ্রষ্টতা তার বুনিয়াদ কি। এবং মানুষ যখন গুমরা হয়ে যায়, মানুষ যখন পথভ্রষ্ট হয়ে যায়, নবীর আনিত দিন থেকে বিমুখ হয়ে যায়, নবীর আনিত এলেমের থেকে মানুষ বিচ্ছিন্ন হয়ে নিজের মন মতো জীবন শুরু করে, তার এক নাম তার অপর নাম হলো গুমরাহি। এই গুমরাহি যখন মানুষের মধ্যে আসে তখন তার উপরে কি প্রভাব হয়, তার থেকে কিন্তু প্রভাব চতুর্দিকে বিস্তার করে, সারা দুনিয়াতে তার প্রভাব কি পড়ে। এই তিন ছয়টা জিনিস, দুইটা জিনিসকে তিন ভাগে, এই ছয়টা জিনিস, এটা হলো জানার বিষয়, এটা হলো শোনার বিষয়। হিদায়ত আর গুমরাহি, হিদায়ত কি বুনিয়াদে ক্যা হ্যাঁ, গুমরাহি কি বুনিয়াদে ক্যা হ্যাঁ। হিদায়ত সিফ আল্লাহ কে কবজে মে হ্যায়, ইনসানোঁ পর জিতনে হালাত হ্যায় ও আল্লাহ কি তরফ সে হ্যায়। কোই গরীব হ্যায়, কোই আমির হ্যায়, কোই ভুকা হ্যায়, কোই প্যাসা হ্যায়, কোই বিমার হ্যায়, কোই তন্দুরুস্ত হ্যায়। জিতনে ইনসান হ্যায় সবকে হালাত এক সে দূসরে সে অলগ অলগ হ্যায়, সবকে হালাত এক দূসরে সে অলগ অলগ হ্যায়। কিছু কো মকান কি জরুরত হ্যায়, কিছু কো শাদি কি জরুরত হ্যায়, কিছু কো ঔলাদ কি জরুরত হ্যায়, কিছু কো বিমারি সে তন্দুরুস্তি কি জরুরত হ্যায়। হালাত মুখতলিফ হ্যায় আর ইয়ে তমাম তর হালাত বরাহে রাস আল্লাহ কি তরফ সে হ্যায়। কিছু পর কোই হাল কিছু কে লানে সে আতা হ্যায়, না কোই হাল লে জানে সে জাতা হ্যায়। হালাত আল্লাহ কি তরফ সে আতে ইসিলিয়ে জো জহা জিস হাল মে হ্যায়, জো জহা জিস হাল মে হ্যায়, তমাম ইনসানো কো হুকম এক হি وَالسَّمَاءَ بَنَيْنَاهَا بِأَيْدٍ وَإِنَّا لَمُوسِعُونَ وَالْأَرْضَ فَرَشْنَاهَا فَنِعْمَ الْمَاهِدُونَ وَمِنْ كُلِّ شَيْءٍ خَلَقْنَا زَوْجَيْنِ ہر مخلوق کا ہم نے جوڑا بنایا ہے، سردی گرمی کا، زمین آسمان کا، تندرستی بیماری کا، رات کی اندھیری دن کے اجالے کا، حالات کی مساعدت کا، حالات کی مخالفت کا، ہر مخلوق کا ہم نے جوڑا بنایا ہے، لیکن ہر ایک کے لیے حکم ایک ہے، فقروا الى اللہ۔ کسی کا کاروبار بہت بڑھ رہا ہے، کسی کا کاروبار گھٹ رہا ہے، کسی کی نوکری لگ رہی ہے، کسی کی نوکری چھوٹ رہی ہے، کسی کا عہدہ بن رہا ہے، کسی کو عہدے سے معزول کیا جا رہا ہے، کہ جو جہاں جس حال میں ہے، اس لیے کہ تم جس وقت جس حال میں ہو وہ تمہارا حال اللہ کی طرف سے ہے۔ حال جس اللہ کی طرف سے آیا ہے اس کا حکم یہ ہے کہ تم جہاں جس وقت جس حال میں ہو اپنا رجوع اللہ کی طرف کرو، اللہ کی طرف دوڑ لگاؤ، اللہ سے ہونے کو یقین کرو، اللہ ہی سے ہونے کو بولو، اللہ ہی کو ہونے سے سنو۔ اے بیماروں، اے تندرستوں، اے جوانوں، اے تاجروں، اے حاکموں، اے پبلک کے لوگوں، جو جہاں جس حال میں ہے ہر ایک کو ایک حکم ہے، رجوع اپنا اللہ کی طرف کرو۔ اگر تم پہ تندرستی ہے تو اللہ نے دی ہے، بیماری ہے تو اللہ کی طرف سے آئی ہے، قسم قسم کے کھانے ہیں تو اللہ نے دیے ہیں، بھوک آئی ہے، پاپا مچتی ہے، اللہ کی طرف سے آئی ہے۔ ہر ایک کے لیے حکم ایک ہے، فَفِرُّوا إِلَى اللَّهِ، گا گاؤں میں ہوں، شہروں میں ہوں، صوبوں میں ہوں، ملکوں میں ہوں، مشرق میں ہوں، مغرب میں ہوں، شمال میں ہوں، جنوب میں ہوں، کارخانے دار ہوں، مزدور ہوں، حاکم ہوں، محکوم، جو جہاں حکم سب کے لیے اللہ کی طرف دوڑ لگاؤ، اپنا رجوع اللہ کی طرف کر لو. اسی لیے یاد رکھنا میرے دوستو، یہ جتنی محنت ہے، یہ اجتماع، یہ ہماری مسجدوار جماعتیں، یہ ہمارے چلے چار مہینے، پانچ کام، انفرادی معمولات، گھر گھر کی ملاقاتیں، ہر ایک سے یہ باتیں اور اس کے مذاکرے، سب کا خلاصہ ہر ایک کا رجوع اللہ کی طرف ہو جائے. اسی لیے ہمارا محمد یوسف صاحب رحمۃ اللہ علیہ فرمایا کرتے تھے، اس کی مشق کرنے کے لیے اللہ کے گھر ہیں، مسجدیں ہیں، مسجد اسی کے لیے بنائی گئی. ہر ایک مسجد میں آئے، اب پھر یوں فرمایا، اس مسجد کے اعمال میں پہلا عمل ایمان کی دعوت کا ہے. اللہ سے ہونے کو بولو، اس کی مشق کرو، اس کو سنو، اور اس کو اتنا بولو، اتنا سنو، اتنا بولو، اتنا سنو کہ وہ دل کی گہرائی میں اتر جائیں. اللہ نے کیا وہی کرتے ہیں، وہی کریں گے. کسی نے کچھ کیا نہ، کوئی کچھ کر رہا ہے نہ، کوئی کچھ کر سکے گا. جو ہوا اللہ کے کرنے سے ہوا. مسجدوں میں آنا سیکھو، مسجد سے اپنا رابطہ بڑھاؤ، اور مسجد میں اس کے حلقے لگاؤ. ایمان کو بولو، آخرت کو بولو، جنت کو بولو، جہنم کو بولو، ان صراط کو بولو، میزان عمل کو بولو. اچھے عملوں پر اللہ نے جو کچھ وعدے کی ہیں اس کو بولو اور سنو، اور اتنا بولو، اتنا بولو کہ وہ دلوں کی گہرائی میں اتر جائے. فرماتے تھے کہ ہدایت کی اور ہدایت والی زندگی کی بنیاد وہ مغیبات ہیں جو پورا قرآن ہدایت کے لیے دیا گیا ہے، جس قرآن میں ہر طبقے کے ہر انسان کی مکمل رہبری ہے. ہدل للناس، اس ہدایت کی بنیادیں بتلائی ہیں. الذین یؤمنون بالغیب ویقیمون الصلاۃ ومما رزقناہم ینفقون. یہ تین بنیادیں ہیں. دلوں کا عقیدہ صحیح ہو جائے، بدن سے نکلنے والے اعمال ٹھیک ہو جائیں، اور کمائیوں کی شکلیں اور اس کے راستے سے جو دولت آ رہی ہے اس کے خرچ کرنے کے مصارف صحیح ہو جائیں. اولئک علی ھدی من ربہم، جن کی یہ بنیادیں ہیں یہ ہدایت پر ہیں، اور جن کی یہ بنیادیں ہیں وہ کامیاب ترین ہیں. اللہ اس کا اعلان کر رہے ہیں. اس کے علاوہ زندگی کی دوسری بنیادیں وہ آنکھوں دیکھی کی، جس کو جہاں سے اپنا حال ہوتا، اپنا مسئلہ حل ہوتا، اپنا حال بنتا نظر آیا، اس پر جان کھپا دی، مال لگا دیا، صلاحیتیں استعمال کی، کہ یہ گمراہی کی بنیادیں ہیں. قرآن کہتا ہے الذین کفروا، جن پہ ہدایت نہیں ہے، جن کی زندگی کی بنیادیں غیب پر نہیں ہیں. اللہ حق، اس کی ہر بات حق، نبی سچے، ان کی ہر بات سچی، واجب ہونا حق ہے, ہر ایک کا حساب کتاب ہونا ہے, یہ حق ہے. یہ ساری بنیادیں ہدایت کی ہے. اسے آنکھیں بند کر کر اللہ کو بھلا کر, نبی کی تعلیمات کو چھوڑ کر, جنت دوزخ کا خیال نکال کر, اعمال پر ملنے والے انعامات, گناہوں پر ہونے والی سزائیں, اس سے آنکھیں بند کر کر من مانی جی چاہی کی بنیاد پر جینا, خواہ وہ کاروبار ہو, خواہ وہ گھر کی شادی ہو, خواہ وہ حکومت کا کوئی عہدہ ہو, چاہے دنیا کی کوئی شکل ہو, وہ گمراہی کی بنیادیں ہیں. اور اس کو سمجھانے کے لیے قرآن نے بہت پیاری مثال دی, خدا کرے میرے تمہارے گھٹ میں اتر جائے. اعمالہم کا سراب بقیعہ, ان پہ ہدایت نہیں ہے, ان کی 24 گھنٹے کی تمام تر نقل و حرکت, وہ زندگی کے جس شعبے سے متعلق ہو, ان کے اعمال, ان کی نقل و حرکت ایسی ہے جیسے جنگل کا چمکتا ہوا ریت, ریتیلا میدان, سورج کی شعائیں سیدھی پڑ رہی ہے, ریت چمک رہا ہے, اور ایسا معلوم ہوتا ہے جیسے صاف شفاف پانی کا چشمہ بہ رہا ہے. قرآن کہتا ہے اس چمکتے ریت کو یہ پیاسا آدمی جس کا حلق سوکھ رہا ہے, جس کے ہونٹوں پہ پپڑیاں جم رہی ہے, جسے پیاس کی شدت ہے, وہ اپنی آنکھوں سے اس چمکتے ریت کو دیکھتا ہوا اسے پیاس دور ہونے کا سامان, پیاس بجھنے کا سامان پانی سمجھتا ہے. یہ سب زمان ریت ہے, چمک رہا ہے, دھوپ ہے, سخت گرمی ہے, ریت میں چلنا مشکل ہے, لیکن اس کو یقین کیا ہوا ہے کہ وہ میری پیاس بجھنے کا سامان ہے. چلتا ہے, جتنا چلتا ہے اتنی پیار اور بڑھتی ہے, جتنا چلتا ہے اتنی خشکی حلق میں اور بڑھتی ہے, بدن سے پسینے نکلتے ہیں, تکان ہوتی ہے. جس کو بھی گمان کیا تھا, جس کو پانی یقین کیا تھا, وہاں تک جب آیا, حتی اذا جاءہ لم یجدہ شیئا, جب وہاں آیا تو وہاں کچھ نہ پایا. ارے یہ کیا ہوا کہ تم نے اپنی نقل و حرکت کی بنیاد ہی غلط بنا لی. تم نے اپنی نقل و حرکت کی بنیاد آنکھوں دیکھی کو بنائی, اس پر تم پر یہ سارا دھوکہ کھل گیا کہ جس کو پانی یقین کیا تھا وہ تو ریت نکلا. پورا میدان ہے میلوں پھیلا ہوا, جلدی سے سمجھ نہیں آتی. لوگ سمجھا رہے ہیں بھائی یہ جو چمک رہا ہے یہ پانی نہیں ہے, ریت ہے. نہیں جی, صاف صفاف نظر آ رہا ہے. ارے بھائی پانی نہیں ہے, ریت ہے. اچھا یہ تو نہیں ہے, لیکن وہ جو دو فلان پر وہ تو ہے. پھر یہ کرتے اس طرف آگے بڑھتا ہے, جتنی پہلے پیاس تھی اس سے دگنی ہو گئی, جتنی تکان تھی اس سے دگنی ہو گئی, جتنے پینے بہے اس سے دگنے ہو گئے, کپڑے تر ہو گئے پسینے میں. قرآن کا ایک لوہا داغ جواب ہے, حتی اذا جاءہ لم یجدہ شیئا. مشرق سے مغرب تک کے تلابے ملا لے, شمال سے جنوب تک سفر کر لے, اپنی نبی کی بنیاد پر اپنے مسائل کے حل کا یقین کرنے والے وہ اسی طرح دھوکے میں ہیں جس طرح جنگل کے چمکتے ریت کو پانی یقین کرنے والا دھوکے میں. اسی لیے انسانوں کے دہی خواہ, انسانوں کے خیر خواہ, کیا ماں باپ کو اپنی اولاد سے محبت ہوگی؟ جو محبت ایک نبی کو اپنی امت سے ہوتی, تمام نبی اور تمام پیغمبر علیہ الصلوۃ والتسلیم نے جو جس قوم اور جس امت کے لیے بھیجے گئے سب نے ایک ہی مشترکہ آواز لگائی, ایہا الناس قولوا لا الہ الا اللہ تفلحوا. او تاجروں, او حاکموں, او صدروں, او وزیروں, او مالداروں, او غریبوں, او جوانوں, او بوڑھوں, او مشرق والوں, او مغرب والوں, ایک دیہات والوں, شہروں والوں, تمہاری سب کی کامیابی اللہ کو ایک ماننے میں ہے. جو تمہیں نظر نہیں آتا اسے بن دیکھے مان لو. سب سے پہلی آواز ایمان کی لگائی, ایمان میں کہ ایمان بالغیب. اس لیے صحابہ کرام رضوان اللہ تعالی علیہم فرماتے ہیں تعلمنا الایمان ثم تعلمنا القرآن. پہلے ہم نے ایمان سیکھا, اور ایمان کیسا سیکھا؟ ایسا سیکھا, ایسا سیکھا کہ جتنی چیزیں غیب میں اور جتنی غیب کی خبریں دی گئیں اس کو بغیر دیکھے اس کا یقین دلوں کی گہرائیوں میں ایسا اتر گیا کہ اس کو دیکھنے کے بعد اگر وہ سامنے آ جائے تو دیکھنے کے بعد ایک بال برابر ہمارے ایمان میں اضافہ نہیں ہوتا. کہ ہدایت کی بنیادیں اور ہدایت پر کامیابی ہے اس کی بنیادیں مغیبات ہیں. ہدایت نہ ہونے کا نام گمراہی ہے, اور گمراہی کی بنیادیں آنکھوں دیکھتی ہے کہ یہ اس جنگل میں اس ریتیلے میدان میں جتنا چلتا چلا جائے گا پیاس بڑھتی جائے گی, بتان دگنی تگنی ہوتی جائے گی, کپڑے پسینوں میں شرابور دربتر ہو جائیں گے, پانی کی بوند ہاتھ نہیں آئے گی. ریت ہی ریت. رات ہو گئی, سورج ڈوب گیا, شعائیں نکلنی بند ہو گئی, اب چاروں طرف اندھیری چھا رہی ہے. اب کیا کرے گی؟ یہ کیا ہوا کہ جن آنکھوں دیکھی کی بنیاد پر تم نے جانیں کھپائی تھی, جن آنکھوں دیکھی کی بنیاد پر تم نے دولتیں لٹائی تھی, جن آنکھوں دیکھی کی بنیاد بنا کر تم نے اپنے مسائل کو سوچا تھا, یہ تمہارا دھوکا کھل گیا. یہ ناکامی کی بنیادیں ہیں, یہ گمراہی کی بنیادیں ہیں. فرعون نے بھی اسی کی آواز لگائی تھی, قارون نے بھی اسی کی آواز لگائی تھی, قوم شداد نے اسی کی آواز لگائی تھی, آج قوم سمون نے بھی اس کی آواز لگائی تھی. دنیا والو, دنیا والو, تم جہاں کہیں ہو, جہاں کہیں اپنی آنکھوں دیکھی کی آواز لگاؤ گے تم بھوکی کھاؤ گے, دلیل و رسوا ہو جاؤ گے, دنیا ہاتھ سے جائے گی, آخرت بننے نہ پائے گی. خسرت دنیا ول آخرہ ذالک الخسران المبین. کہ پھر ہم کیا کریں, ہم کیا کریں؟ کہ کرنے کی بات یہ ہے اللہ کی طرف رجوع کرو. اللہ کی طرف رجوع کرنے کا نام توبہ ہے, استغفار ہے. اس راستے پر پڑ جاؤ جس راستے پر, جس راستے پر انعامات آتے ہیں اس راستے پر پڑ جاؤ, جس راستے پر مددیں آتی ہیں اس راستے پر پڑ جاؤ, جس پانی تائید آتی ہے اس راستے پر پڑ جاؤ کہ وہ راستہ ہم کہاں سے معلوم کریں وہ کون سی سڑک جاتی ہے. مجھے تو سیدھا گنگ جانا ہے, مجھے دھاکے کے گنا بازار میں جانا ہے کہ راستہ کہ جو جانتے ہیں وہ بتلائیں گے کہ ان انعامات والے راستے کو رحمتوں برکتوں تائیدوں غیبی نسختوں والے راستے کو نبی جانتے ہیں, ان سے معلوم کرو, ان کے راستے سے اس راستے پر پڑ جاؤ گے. اب جتنا چلو گے وہاں تو چار دگنی تگنی ہوئی تھی, یہاں زندگی کے سانس آتے نظر آئے, منزل سے قریب ہوتے نظر آئے, اور ہوتے ہوتے جب واپس آؤ گے تو شہر کے کنارے گاؤں کے کنارے کنواں نظر آئے گا کہ وہاں ڈول ہے, وہاں رسی ہے, لوگ کپڑے دھو رہے ہیں, اپنے جانوروں کے لیے پانی کھینچ رہے ہیں, خود پانی پی رہے ہیں. جب تمہیں یہاں پانی ملے گا کہ اپنی جان مال صلاحیت جتنی آنکھوں دیکھی کی بنیاد پر جس تاجی جس کاشتکار جس جوان جس بوڑھے جس مالدار جس غریب جس مرد جس عورت نے لگائی ہے وہ اس سے توبہ کر کے اپنی زندگی کی بنیاد مغربات کو بنا لے. راستہ کہ راستہ محمد صلی اللہ علیہ وسلم کا ہے, جس طرح شہر کے اور گاؤں کے کنارے کنواں ہوتا ہے محمد صلی اللہ علیہ وسلم کی مسجد آپ کی مسجد نبوی کہ وہاں ایمان عمل کے ایمان اور عمل کا ڈول اور رسی رکھا ہوا ہے. بناتے چلے جاؤ ایمان, ٹھیک کر کے جاؤ اپنے اعمال, زبانوں کے بول, آنکھوں کا دیکھنا, کانوں کا سننا, دماغوں کی سوچ, کہ کوشش کرو کہ تمہارے نبی تمہارے نمونہ ہے, تمہاری سوچ نبی کی سوچ بن جائے, تمہارا علم نبی کا علم بن جائے, تمہارا عمل نبی کا عمل بن جائے, تمہارے اخلاق نبی کے اخلاق بن جائیں, اور ان اخلاق پر اس نمونے پر آنے کے لیے اس مغیبات کے تذکرے اللہ حق اس کی ہر بات ہے, نبی حق نبی کی ہر بات ہے, جنت ہے دوزخ ہے صراط ہے, اس کو مسجد میں بیٹھ کر ایمان کے حلقے مغیبات کے تذکرے تعلیم کے حلقے سچائی پر اللہ کیا دیں گے, جھوٹ پر کیا بھگتنا پڑے گا, صدقے پر اللہ کیا دیں گے, سود پر کیا بھگتنا پڑے گا, بھوکے کے کھلانے راتے کھلانے ننگے کے پہنانے بیمار کی بیمار پرسی کرنے پر اللہ کیا دیں گے, اس کے تذکرے تعلیم کے حلقوں میں, کسی کو ستانے کسی پر ظلم و زیادتی, نہ ہم کسی کا مال نہ ہم کسی کا خون نہ ہم کسی کے آبرو پر ہاتھ کرنا, اس پہ کیا بھگتنا پڑے گا, کہ اس کے اتنے تذکرے کرو. یا ایھا الناس ان وعد اللہ حق, لوگوں اللہ کے جتنے وعدے ہیں اور جتنی وعیدیں ہیں وہ حق ہیں. یہ ریت چمکتا ریت تمہیں دھوکے میں نہ ڈال دے, یہ دولتوں کی بوچھات, یہ حکومتوں کے عہدے اور یہ منصب اور کرسیاں, یہ زمینوں کے ٹکڑے, یہ لوہے لکڑی کے ٹکڑے, یہ سونے چاندی کے ٹکڑے اور یہ نت نئے سامان, یہ تمہیں اللہ سے آخرت سے جنت دوزخ سے آخرت کے حساب کتاب سے تمہیں غافل نہ کر دے, تمہیں دھوکے میں نہ ڈال. اسی کے لیے محمد الرسول اللہ صلی اللہ علیہ وسلم نے اپنی پوری امت کو مسجد سے جوڑا تھا. حضرت مولانا محمد یوسف صاحب رحمت اللہ علیہ فرمایا کرتے تھے, اس وقت کا امت کا سب سے بڑا المیہ جڑنے کی جگہ بدل گئی, امت کے جڑنے کے عنوان بدل گئے. امت کو جہاں چاہے جوڑ لو, ہوٹلوں پہ, پارکوں پہ, وادیوں پہ, نادیوں پہ, کلبوں پہ, شادیوں پہ, جہاں چاہے جوڑ لو. کہ امت کے جڑنے کی جگہ بدل گئی, اور امت کے جڑنے کے عنوان کہ محمد الرسول اللہ صلی اللہ علیہ وسلم کے زمانے میں ہر ایک کے جڑنے کی جگہ مسجد تھی, اور جڑنے کا عنوان الصلاۃ جامعہ, نماز تیار ہے. اس کی آواز لگتے ہی باغ والا باغ سے, کھیت والا کھیت سے, دکان والا دکان سے, گھر میں بیوی بچوں کے ساتھ تو وہاں جو جہاں سے جو جہاں ہے وہاں سے بھاگا ہوا مسجد میں آتا. اس مسجد میں آ کر پھر وہ یقین کے صحیح کرنے کی دعوت, جو مسجد کا پہلا عمل اور بنیادی عمل ہے, اس کی تعلیم, اللہ کا ذکر, اللہ کی بڑائی, اللہ کی عظمت, کہ اللہ کتنے بڑے ہیں. سارے نبی, سارے پیغمبر, نبیوں کے سردار, تمام صحابہ, تمام تابعین, تمام تبع تابعین, تمام محدثین, مفسرین, فقہا, تمام اولیاء اللہ, اور دنیا کی جتنی مخلوقات ہیں وہ ساری کی ساری اللہ کی بڑائی کو بولے, سنے, سوچے. اللہ اپنی بڑائی میں تصور سے بہت بات آتا ہے, وہ اتنے بڑے. جب اس کی بڑائی کو دلوں میں اتارنا, یہ مسجد کا عمل ہے. اللہ ہی سے ہونا, غیر سے کچھ نہ ہونا, اس کو بولنا سننا یہ مسجد کا عمل ہے. تسبیح پر اللہ ہی آئیں گے, ایک دفعے کا سبحان اللہ پہل پہل سے بڑا ہوا ہے. اب مسجد اس کی مشق کی جگہ ہے, پھر کسی کے ساتھ, انجینئر اپنے کاروبار میں, ڈاکٹر اپنی جگہ میں, صدر اپنی جگہ میں, مالدار اپنی جگہ میں, تاجر اپنی جگہ میں, کہ اب یہ سارے جائیں گے لیکن ان بنیادوں پر جائیں گے کہ میری تجارت اگر مغربات کی بنیاد پر ہے, محمد صلی اللہ علیہ وسلم کی مسجد کی تعلیم کے حلقے کی بنیاد پر ہے, تو التاجر الصدوق الامین مع النبی. سچا امانت دار تاجر قیامت میں نبیوں کے ساتھ ہوگا, اور اگر تاجر کی تجارت اپنی آنکھوں دیکھی کی بنیاد پر ہے, دکان نے جھوٹ کو کہا جھوٹ بول لیے, ڈنڈی مارنے کو کہا ڈنڈی مار لی, نمونہ دکھانا کچھ اور سامان دینا کچھ یہ کر لیا, تول ناپ نے کمی کر لی, تو پھر نبیوں کے واقعات بھی قرآن نے سنائے ہیں. حضور نے فرمایا التجار یبعثون یوم القیامۃ فجارا, یہ فاسق کو فاضل بنا کے اٹھائے جائیں گے. جن کے پاس تجارتی منڈیاں تھی اور جنہوں نے اپنی آنکھوں دیکھی پر جھوٹ بولیں گے تو 10 روپے کا نفع, سچ بولیں گے تو 10 بھی جائیں گے. جیسے صدقہ کریں گے تو 100 میں سے 10 صدقہ کیا 90 رہ گئے, اور 100 روپے کسی کو ڈھائی کے حساب سے سود پر دیے تو 125 ہو گئے. آنکھیں یہ دکھاتی ہے کہ آنکھوں دیکھی کی بنیاد پر زندگی اٹھانا یہ گمراہی ہے, یہ کفر کی راہ ہے, یہ ہدایت کی راہ سے دور ہے, یہ خدا کی مار لانے والی راہ ہے. غیر المغضوب علیہم ولا الضالین, وہ جو مانگا ہے مجھے سیدھی راہ بتا دے, مجھے ہدایت کی راہ چلا دے, مجھے نبیوں کی راہ چلا دے, مجھے صدیقین و شہداء و صالحین کی راہ چلا دے, مجھے امانت و عفت کی راہ چلا دے, مجھے خدا ترسی کی راہ چلا دے, مجھے خدا کے خوف کی راہ چلا دے, اے اللہ تو مجھے یہ راہ چلا دے. وہ جھوٹ کی, وہ سود کی, وہ چوری کی, وہ بد نظری کی, وہ ناپاک بولوں کی, کہ وہ بول تو وہ ہے جس پر تیرا غضب آتا ہے, اے اللہ مجھے اس راستے سے بچا دے. کہ ہدایت کے راستے کی بنیادیں وہ مغربات ہیں اور گمراہی کے راستے کی بنیادیں وہ آنکھوں دیکھی ہے. اسی لیے تمام نبی اور تمام پیغمبر علیہ الصلوۃ والتسلیمات نے اپنی اپنی قوموں اور اپنی اپنی امتوں میں پہلی جو آواز لگائی وہ ایھا الناس قولوا لا الہ الا اللہ. اللہ تمہیں نظر نہیں آتا, اس کی قدرت, اس کی حفاظت, اس کے خزانے, اس کا رحم, اس کا کرم, اس کی عطا, اس کا غضب, اس کا معاف کرنا, تمہیں کوئی چیز نظر نہیں آتی. دل سے مان لو اللہ ایک ہے, اکیلا ہے, ہر ایک اس کا محتاج ہے, وہ کسی کا محتاج نہیں. آسمان اس نے اکیلے نے, زمینیں اس نے اکیلے نے, پہاڑ اس نے اکیلے نے, قوموں کو تیرے اس نے اکیلے نے, فرعون کو اس نے اکیلے نے, قارون کو اس نے اکیلے, جو کچھ ہوا ہے اللہ کے کرنے سے ہوا ہے. آئندہ کے لیے کل لے امید ہوا کی شاہ. مولانا محمد الیاس صاحب رحمۃ اللہ علیہ جب اس آیت کو پڑھتے تھے ایک کیفیت بن جاتی تھی. ہم جس اللہ کو مانتے ہیں, جس اللہ کے ماننے کی دعوت دیتے ہیں, وہ کیسا ہے؟ کل لے امید ہوا کی شاہ. جتنی ہدایت لا چکا ہے, جتنوں کو ہدایت دے چکا ہے, جتنوں کو ڈبو چکا ہے, جتنوں کو دھسا چکا ہے, جتنوں کی عزت کو ذلت سے بدل چکا ہے, ہر آن گھڑی وہ اس سے کہیں سے کہیں زیادہ کرنے کی قدرت رکھتا ہے. اس یقین کی مشق کی جگہ مسجد ہے. جیسے بچوں کو تختی لکھوائی جاتی ہے مکتب میں بٹھا کر, بچوں سے مشق کرائی جاتی ہے اسکول میں بٹھا کر, لکھو علی با تا تا, اللہ کی توحید, اللہ سے ہونا, اللہ کے غیر سے کچھ نہ ہونا, اس کی مشق کرنی ہے مسجد کے ایمانیات کے حلقے سے, مغیبات کے حلقوں سے. وہ اللہ کیسا ہے, اس کا حکم کتنا طاقتور ہے, اس کی نافرمانی پر کیسی پکڑ ہے, کہ وہ ملے گا محمد صلی اللہ علیہ وسلم والی تعلیم کے حلقے میں. ایمان کی دعوت, تعلیم کا حلقہ, ذکر کا حلقہ, اللہ کے نام میں کتنا مٹھاس ہے, اللہ کے نام میں کتنی بشاشت ہے, اللہ کے نام پر کیسی آخرت بنتی ہے. جتنا اللہ کا نام, یہ ایمان کی دعوت کے حلقے, تعلیم کے حلقے, اللہ کے ذکر کے حلقے, اور پھر اس بنیاد پر آنے والوں کی پذیرائی, ان بنیادوں پر آنے والوں کے ساتھ حسن سلوک, انہیں سینے سے لگانا, ہر ایک کو اس کی دعوت دینا. لوگوں حالات جتنے ہیں وہ اللہ کی طرف سے ہے, اور جس اللہ کی طرف سے یہ حالات ہیں, ہر ایک سے یوں کہا جا رہا ہے اللہ کی طرف رجوع کرو. یہ تو بہت بری بات ہے کہ مسجد میں آ کر مخلوق میں اعلان کرو. حضرت عبداللہ ابن عمر رضی اللہ تعالیٰ عنہما ایک مرتبہ حرم شریف میں بیٹھے ہوئے, خلیفہ وقت آیا چاہتا ہوں, آپ کی کوئی ضرورت ہو, آپ کا کوئی تقاضا ہو. حضرت عبداللہ ابن عمر رضی اللہ تعالیٰ عنہما نے جواب دیا, اللہ کے گھر میں اللہ کے غیر سے کہتے ہوئے شرم آتی. انتظار کرتا رہا, جب باہر تشریف لائے پھر خلیفہ آیا, اجی اب کچھ فرما دیں. فرمایا جب ایک سے کہہ دیا تو اوروں سے کہتے ہوئے شرم آتی. اسی کو مولانا محمد یوسف صاحب رحمت اللہ علیہ فرماتے تھے کہ مسجد میں جس کو بھی آتا دیکھو, خود اپنے کو عرب مسجد میں آ رہے ہیں, بڑے بڑے مالدار آ رہے ہیں, رئیس آ رہے ہیں, عہدیدار آ رہے ہیں, غریب آ رہے ہیں, مزدور جو بھی آ رہے ہیں, کہ جو مسجد میں آ رہے ہیں انہیں فقیر سمجھو. یا ایمان انتم الفقراء الى اللہ, صاحب آپ بھی اللہ کے یہاں فقیر ہیں, کارخانے دار آپ بھی فقیر ہیں, عہدیدار آپ بھی فقیر ہو. واللہ هو الغنی الحمید, سارے محتاج غنی کے در پر آئے ہیں, تم سب فقیر ہو, ہم سب فقیر ہیں, ہم سب محتاج ہیں, غنی کے در پر ہیں. اور ایک جملہ تو یوں فرمایا, اگر مسجد میں مالداروں کو آتے دیکھ کر, رئیسوں کو آتے دیکھ کر, عہدے داروں کو آتے دیکھ کر اپنی ضرورتیں مسجد میں, خانہ خدا میں, خدا کے گھر میں اگر ان سے کہنی شروع کی, تو مولانا یوسف صاحب رحمت اللہ علیہ کا جملہ یہ ہے کہ پھر ان کے ہاتھوں مسجد کے باہر تم ایسے ناچو گے جیسے بندروں کو نچانے والے نچاتے ہیں. تمہارا ایمان ناچے گا, تمہارے عقیدے ناچیں گے, تمہارے اخلاق ناچیں گے, تمہاری معاشرت ناچے گی, تمہارا اندرون ناچے گا, تم ننگے ہو جاؤ گے, ایمان کے لالے پر جائیں گے, اللہ کا تعلق ختم ہو جائے گا, آخرت کو بھول جاؤ گے. آئے تھے مسجد میں اللہ سے تعلق بڑھانے کے لیے, ایمان کی مشق کرنے کے لیے, اعمال سے زندگی کا بننا اس کا یقین پیدا کرنے کے لیے, لیکن تم نے مسجدوں میں بھی اللہ کے غیر سے تعلق پیدا کیا. اب وہ مسجد کے باہر آفیسوں میں, دفتروں میں, کارخانوں میں, محلوں میں, گھروں میں, خاندانوں میں, بندیوں میں, مارکیٹوں میں تمہیں ایسے نچائیں گے جیسے بندر کے نچانے والے بندریا کو نچاتے ہیں. اسی لیے ہر ایک کے لیے ایک حکم دیا ہے, وبرو اللہ, لوگوں اللہ کی طرف رجوع کرو, لوگوں تم سارے سارے محتاج ہو, مفلس ہو, خلاش ہو, تمہارے پاس کچھ نہیں ہے. ما عندکم یلفظ وما عند اللہ باق, جو کچھ تمہاری تھیلیوں میں, جو کچھ تمہاری جھولیوں میں, جو کچھ تمہارے پاس جن جن شکلوں میں ہو, جن جن شکلوں میں ہے وہ بہت تھوڑا ہے, اللہ باقی, اس کے خزانے باقی. اس کو مسجدوں میں دعوت کے حلقوں میں اتنا بولو, اتنا سنو کہ اگر یہ بات اندر اتر گئی تو مسجد میں آنے والے شیخ کو, اور مسجد میں آنے والے عہدیدار کو, اور مسجد میں آنے والے کروڑ پتی ارب پتی کو, اور مسجد میں آنے والے جو آیا ہے اسے اس کی جگہ میں محمد صلی اللہ علیہ وسلم کا غلام بنا کر استعمال کرو. تمہارے ہاتھوں ان کے کاروبار, تمہارے ہاتھوں ان کے کارخانے, تمہارے ہاتھوں ان کے دفتر, تمہارے ہاتھوں ان کی آفیسیں, کہ مسجد والے بن جاؤ, ہر ایک کو مسجد پہ لے آؤ اور مسجد والے اعمال پر ڈالو, تو اب یہ عہدے دار ہے اپنے عہدے پر بیٹھ کر بولے گا, بھائی میرے ہاتھ میں کچھ نہیں ہے, کرنے والے تو اللہ ہے. ہمارے ایک وکیل صاحب ہیں وہ بمبئی میں, ان کا دستور یہ ہے کہ پہلی بات تو یہ کہ وہ کسی ظالم کا مقدمہ نہیں لیتے, انداز ہو جاتا ہے, مظلوم کا مقدمہ لیتے ہیں, اور جب کیس لڑنے کا وقت ہوتا ہے تو اس سے ہی ہوتے ہیں, تو بھی مخلوق میں بھی مخلوق اور جو کچھ اللہ کے علاوہ ہے سب مخلوق ہے, اور مخلوق کے ہاتھ میں بنانی نہ بگاڑنی, بنانے بگاڑنے والے تو اللہ ہیں, تو بھی اللہ کی طرف متوجہ ہو جا, میں بھی اللہ کی طرف متوجہ ہو جاؤں, اللہ کا نام لے, توبہ کر, استغفار کر, اللہ کی تعریف کر, اللہ کی مدد آئے. ان کا اتنا احترام ہے کہ جس کا مقدمہ وہ لے لے, سارے جج سارے وکلا یوں کہتے ہیں بھائی اس میں تو فلانے وکیل ہیں, وہ کبھی جھوٹ نہیں, کبھی ضرورت کی بات نہیں. کتنے مقدمے ہیں جو بغیر بحث کے ختم ہو جاتے ہیں, یہ وکیل صاحب کہہ رہے ہیں بالکل سچ. ایسے دیکھا ڈاکٹروں کو, بڑے بڑے ماہر اور سرجن, بڑے بڑے گھنٹوں پر آپریشن کرنے والے, ان کو دیکھا کہ جب کوئی مریض آتا ہے تو اپنے سارے چھوٹے ڈاکٹروں کو, جونیئروں کو جمع کر لیتے ہیں, ساری بیمار کی رپورٹیں آتی ہیں کہ بھائی یہ رپورٹیں ہیں, اس کی روشنی میں اپنی اپنی رائے دو کہ اس کے لیے کیا دوا مفید ہو سکتی ہے, ٹھیک ہے, ساروں کی رائے ہوتی ہے, پھر اس پر متفق ہو جاتے ہیں کسی ایک چیز پر, اس کے بعد جو ان کے بڑے ڈاکٹر ہیں وہ ان سے یوں کہتے ہیں شافی مطلق تو صرف اللہ کی ذات ہے, صلاۃ الحاجہ پڑھو, دعائیں مانگو, اللہ پاک شفا دے. کہ اب یہ مسجد والا جس نے مسجد میں اس کی مستی ہے, شافی اللہ ہے, بیمار اللہ کرتے ہیں, بھوک اللہ کے لگانے لگتی ہے, کھانا اللہ کے کھلانے سے کھاتا ہے, جس نے اس ایمان کی مشق نماز مسجد میں کی ہے, اس مشق کے ساتھ وہ ہسپتال میں ہے, اس مشق کے ساتھ وہ بھارت کچہری میں ہے, اس مشق کے ساتھ وہ پولیس والا جو ٹریفک کنٹرول کر رہا ہے اس پر ہے, ہر ایک اس پر. مولانا محمد یوسف صاحب رحمت اللہ علیہ کہتے تھے مسجدیں تو کسی کے لیے بنی تھی, امت کے ہر طبقے کا ہر فرد اپنی ہر چھوٹی بڑی ضرورت کو لے کر اس غنی, ایسا غنی کہ جس کو کسی کی ضرورت نہیں ہے اس کے در پر آنا سیکھے, اپنی ضرورتیں پیش کرنا سیکھے, اپنے مسئلوں کو محمد صلی اللہ علیہ وسلم والی وہ سات آسمانوں کی بلندی سے لا کر جو نماز کی تھی اس نماز سے اپنے مسئلے کو حل کروانا سیکھے. میرا محترم ڈاکٹر بزرگونی بولیں جو ہدایتر بنیاد کی ہدایت کی جن سر ہدایتر بنیاد کی বলেন যে হেদায়তের বুনিয়াদ হল মাগিবাদ অর্থাৎ গায়েব অদৃশ্যে যা রয়েছে. হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে অদৃশ্যে যে খবরগুলো দিচ্ছেন যেটা আমরা দেখি না, ওর উপরে ইমান আনার তাহলে হেদায়তের বুনিয়াদ. বলেন যেই জন্য মানুষ দুনিয়াতে যত মানুষ আছে সমস্ত মানুষের উপরে বিভিন্ন সময় বিভিন্ন রকমের হালাত আসে, আর হেদায়তের শিক্ষা হল কেউ যদি নিজের মধ্যে হেদায়ত নিতে চায়, হেদায়ত পাইতে চায়, তাহলে তার জন্য জরুরি হল এই সকল অবস্থাতে সে চাই সুস্থ থাকুক, সুস্থতার হালাত হোক অথবা অসুস্থতার হালাত হোক, সম্পদশালীর হালাত হোক অথবা অবৈধিকের হালাত হোক, যে কোনো হালাত হোক না কেন, সুখ হোক দুঃখ হোক, সুস্থ হোক অসুস্থ হোক, যে কোনো ক্ষুধার্ত হোক, পিপাসিত হোক, পেট ভরা হোক, পেট খালি হোক, কাপড়ের শরীরে কাপড় আছে, কাপড় নাই, থাকার ঘর আছে, ঘর নাই, নিরাপত্তা আছে, নিরাপত্তা নাই, মানুষের মধ্যে তার মানুষ তাকে মহব্বত করে, মানুষ তার সাথে দুশ্মনী রাখে, গরিব হোক, ধনী হোক, চাকরিজীবী হোক, ব্যবসায়ী হোক, শ্রমিক হোক, যে কেউ হোক না কেন, সর্বাবস্থায় তার এতে একই করতে হবে, তার এতে বিশ্বাস করতে হবে, এ সব কিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে আসছে। আমি সুস্থ আছি, এটা আল্লাহ তাআলা আমাকে সুস্থ রাখছেন। অসুস্থ ব্যক্তি সে চিন্তা করবে যে আল্লাহ তাআলা আমাকে অসুস্থতা দান করছেন। ক্ষুধার্ত ব্যক্তি চিন্তা করবে যে আল্লাহ তাআলা আমার জন্য ক্ষুধার্ত থাকার ফয়সালা করছেন। পরিতৃপ্ত ব্যক্তি সে চিন্তা করবে, শুকরিয়া করবে যে আল্লাহ তাআলা আমাকে খাওয়াইছেন। যে ঘুম আসতেছে, যার ঘুম আসতেছে, ঘুমাইতে ঘুমাইতে চিন্তা করবে যে আল্লাহ তাআলা আমাকে ঘুম দিচ্ছেন। যার ঘুম আসতেছে না, সে চিন্তা করবে যে আল্লাহ তাআলা আমাকে এই অবস্থাতে রাখছেন। অর্থাৎ যত হালাতের, যত অবস্থার মানুষ যত অবস্থায় অবস্থান করুক, সমস্ত অবস্থানের মধ্যে তার জন্য হুকুম হল যে ফাতিরু ইলাল্লাহ, আল্লাহ তাআলার দিকে দ্রুত চলো, বলো আল্লাহ তাআলার দিকে দ্রুত চলো। অর্থাৎ তোমার মনের গতি যেন আল্লাহ তাআলার দিকেই থাকে, তুমি যে অবস্থায় থাকো না কেন। অন্য কোনো দিকে যেন তোমার মনের গতি না থাকে, অন্য কোনো কিছু চিন্তায় যেন না আসে। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, সর্ব হালাতে সর্ব অবস্থাতে মনের গতি আল্লাহ তাআলার দিকে রাখা, আল্লাহ তাআলার দিকে দ্রুত চলা, এটি হলো হেদায়ত। এইটা যার মধ্যে আসবে সে হেদায়তের উপরে আসবে। হেদায়ত এই কি যদি কেউ পেতে চায়, তাহলে তার জন্য জরুরি হবে কোরআনে কারিমের মধ্যে যে হেদায়তের বিবরণ দেওয়া হয়েছে, হেদায়ত পাওয়ার জন্য হেদায়ত আসবে কিভাবে, যে আমলগুলো বলা হয়েছে ওই আমলগুলোর উপরে ওই আমলগুলো তার নিজের ভিতরে আনতে হবে। আর গোমরাহি কি? গোমরাহি হলেও তার উল্টা, মানুষ নিজে যদি সম্পদশালী হয়, চিন্তা করবে যে আমার এই চেষ্টার দর হয়েছে, এই চেষ্টার দর হয়েছে, এইভাবে হয়েছে, ওইভাবে হয়েছে, অভাবে যে এসে গেলে আমার এই ভুলের কারণ হয়েছে, এই ভুলের কারণ হয়েছে, এই ভুলের কারণে হয়েছে, অর্থাৎ আল্লাহ তাআলার গায়ের দিকে তার দিলে রূপ চলে যাবে, আল্লাহ তাআলার গায়ের দিকে তার রূপ দিলে রূপ চলে যাবে। এটা নাই, এটা হলো গোমরাহির বুনিয়াদ। তো মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, এই জন্য বলেন যে হেদায়ত আসবে কিভাবে, হেদায়ত আসার রাস্তা হল যে কোরআনে কারিমকে আল্লাহ তাআলা সমস্ত মানুষের জন্য হেদায়তের কিতাব বানাইছেন, হেদায়তের জন্য পথ প্রদর্শন বানাইছেন, হুদাল লিন্নাস, কোরআনে কারিম হুদাল লিন্নাস। এই হেদায়ত পাওয়া যাবে কোথায়? হেদায়ত পাওয়া যাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনিত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাযিল কৃত কিতাবের মধ্যে, নববী ইলমের মধ্যে, নববী জিন্দেগীর মধ্যে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমালের মধ্যে হেদায়ত পাওয়া যাবে। বলেন যে কি করতে হবে? এক নম্বরের জরুরি হলো অন্তর দিয়ে আল্লাহ তাআলাকে বিশ্বাস করতে হবে, গায়েবের উপরে বিশ্বাস করতে হবে। গায়েবে কি কি আছে? আল্লাহ তাআলাকে আমরা কেউ দেখি নাই, কিন্তু কোরআন বলছেন যে আল্লাহ তাআলা আছে, নবী বলছে আল্লাহ তাআলা আছে, আল্লাহ তাআলা হক, এর উপরে বিশ্বাস করা লাগবে। যেমনি ভাবে আল্লাহ তাআলা হক, অনুরূপ ভাবে আল্লাহ তাআলার কালাম হক, আল্লাহ তাআলার আহকামাত হক, এর উপরে বিশ্বাস করা লাগবে। নবী হক, আল্লাহ তাআলা নিজে বলছেন নবী সত্য, নবী হক, সমস্ত আসমানি কিতাব হক, ফেরেশতাদের জবাব হক, মওত হক, মওতের পরে হাতের আবার উঠতে হবে, এটা হক, হিসাব নিরূপণ আল্লাহ তাআলার কাছে দাঁড়াইতে হবে, এটা হক, এর উপরে বিশ্বাস করা লাগবে। উনি তো আরো বিস্তারিত বলতেছিলেন, তো মেরে মোহতরম দোস্তার বুজুর্গ বলেন যে এইগুলো বিশ্বাস করা লাগবে, এগুলো হক। আর কি করা লাগবে? দ্বিতীয়টা হল আমার শরীরের থেকে যে আমলগুলো বের হবে, শরীরের থেকে যে আমলগুলো বের হবে, এই আমলগুলা কিতাব অনুযায়ী হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে আমলটাকে করছেন ওই অনুযায়ী হতে হবে। এবং আমাকে আল্লাহ তাআলা যা কিছু কামাই রুজি করার তৌফিক দান, ওইটাকে সঠিক পথের উপরে রেখে ওই কামাই রুজির খরচ টাকাও ঠিক মতো ঠিক জায়গায় করতে হবে, সঠিক জায়গায় করতে হবে, মন মতো চলবে না। এই তিন বুনিয়াদ যা ঠিক হয়ে যাবে, অর্থাৎ যত জিনিসের উপর ইমান আনার জন্য আল্লাহ তাআলা বলছেন, যত জিনিসের উপর বিশ্বাস করার জন্য যা এখনো দেখিনি বিশ্বাস করার জন্য আল্লাহ নবী বলছেন, খবর দিয়ে গেছেন, এই সমস্ত জিনিস হলো বিশ্বাস করা। কেমন বিশ্বাস করা? সাহাবারা বলতেন তাআল্লাম নাল ইমান সুম্মা তাআল্লাম নাল কোরআন। আগে আমরা ইমান শিখছি তারপরে কোরআন শিখছি। ইমান শিখার অবস্থা তাদের কি ছিল? সাহাবারা বলতেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব সম্পর্কে যে খবরগুলো দিচ্ছেন, এই খবরগুলো শুনতে শুনতে, এই খবরগুলোর মধ্যে খবরগুলো নিজের অন্তরে বসাইতে বসাইতে এখন এমন একটা অবস্থা হয়ে গেছে যে এখন যদি ওই যে জিনিসগুলো গায়েব ছিল ওটাকে আমাদের সামনে ধরে তুলে ধরা হয় তা আমাদের ইমানের মধ্যে, আমাদের বিশ্বাস আর ওই জিনিসের প্রতি বিশ্বাস আর ওই জিনিসের প্রতি আস্থার মধ্যে বিন্দু মাত্র বৃদ্ধি হওয়ার কোনো সুযোগ নাই, জায়গা নাই। মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, এইভাবে যে আল্লাহ তাআলা হক, আল্লাহ তাআলা হক, আল্লাহ তাআলা এক, আল্লাহ তাআলার কোনো শরীক নাই, আল্লাহ রসুল বল হক, আসমানি সমস্ত কিতাব হক, ফেরেশতাদের নিজাম হক, আখেরতের জীবন হক, হিসাব নিকাশের দিন হক, জান্নাত হক, জাহান্নাম হক, এত বলতে থাকা এত বলতে থাকা যে বলতে বলতে বলতে বলতে এটা যেন আমার অন্তরে বসে যায়, এটা যেন অন্তরে বসে যায়, এটার উল্টা চিন্তা করার কোন সুযোগ তো আমার জীবনে আর না আসে, কোন সুযোগ না থাকে, কোন স্বার্থপর না থাকে। তো বেড়ে মহতরাম দোস্ত বুজুর্গ, সাহাবারা বলেন যে আমরা এইভাবে ইমানকে শিখছি, গায়েবের উপর বিশ্বাস এমন হয়েছে যে এখন যদি গায়েবকে পর্দা সরায় দেখা দেওয়া হয় ওর উপরে বিশ্বাস আর আস্থাকে বাড়ানোর জন্য আমাদের ভিতরে আর কোনো জায়গা নেই। মেরে মহতরাম দোস্ত বুজুর্গ, দ্বিতীয় জিনিস হইল যে আমার শরীরের থেকে যে আমল গুলো বের হবে এই আমল গুলো যেন মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী হয়। তৃতীয় হইল আমার যে কামাই রুজি ওই কামাই রুজির খরচের জায়গাটা যেন ঠিক হয়। আল্লাহ তাআলা বলেন এই তিন বুনিয়াদ যাদের ঠিক হয়ে যাবে আল্লাহ তাআলা বলেন উলাইকা আলা হুদান মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তারাই হল, তারাই হল হেদায়েতের উপর অধিষ্ঠিত এবং তারাই হল কামিয়াব, তারাই হল সফল কাম। মেরে মহতরাম দোস্ত বুজুর্গ, এটা এক বাদ্যদার বলার দ্বারা, এক বাদ্যদার শোনার দ্বারা আসবে না, এটা বারংবার বলতে হবে, বারংবার বলতে হবে, বলতে হবে যে আরেকজনে যে বলতে চারটা শুনতে হবে। এটার জন্য হলো মসজিদ, এইটার জন্য হলো মসজিদ। হযরত ইউসুফ রহমতুল্লাহ আলাইহি বলতেন যে মসজিদে ওই জায়গা, যেই জায়গার মধ্যে যাইয়া ইমানের হালকা বানায় ইমানই আলোচনা যখন করবে, মাগিবাতের আলোচনা, গায়েবের আলোচনা, অদৃশ্য যে সমস্ত যে অদৃশ্য রয়েছে যার উপরে বিশ্বাস স্থাপন করার কথা বলা হয়েছে ওইগুলোর আলোচনা যখন মসজিদে বসে করবে, আল্লাহর ঘরে বসে যখন করবে, তখন তার মধ্যে ইমান বনতে থাকবে। ইমান বনার জায়গাই হল মসজিদ। মেরে মহতরাম দোস্তের বুজুর্গ, গুমরাহি নাকি গুমরাহি নেই উল্টা। এতক্ষণ যখন আমরা আলোচনা শুনতেছিলাম যে না দেখে বিশ্বাস করা, আল্লাহ তাআলাকে দেখি নেই ততপুরে বিশ্বাস করতে হবে যে আল্লাহ তাআলা হক, নবী কোন নবী দেখিনি, আমরা তো কোন নবীকেই দেখি নেই, বিশ্বাস করা না দেখে যে আল্লাহ তাআলা নবী হিসেবে যতজনকে পাঠাইছে, রসুল হিসেবে যতজনকে পাঠাইছেন সকলেই হক, আসমানি সকল কিতাব হক, ফেরেশতাদের নিজাম হক, আখেরাতের জীবন হক, জান্নাত জাহান্নাম হক, এর উপরে বিশ্বাস করা, এইটি দিনের মধ্যে বাঁচানো এবং নবীর তরিকায় নিজের জীবনকে চালানো এবং নবীর খবর অনুযায়ী যে আল্লাহ তাআলার হালাত আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে, ভালো হোক আর মন্দ হোক, সুখের হোক আর দুঃখের হোক, নিরাপদের হোক আর নিরাপত্তাহীনতার হোক, আল্লাহ তাআলা ছাড়া কার কোনো মানুষের মধ্যে কোনো হালাত আনতে পারে না, কোনো মানুষ কাউকে কোনো সমস্যা ফেলতে পারে না, সমস্যার সম্মুখীন করতে পারে না। মেরে মহতরাম দোস্ত বুজুর্গ, এটাকে বিশ্বাস করা, যে বিশ্বাস ধর, যে বিশ্বাস করে কথাটা সে হলো হেদায়তগুলো আছে। মেরে মহতরাম দোস্ত বুজুর্গ, সমস্ত মানুষ মিলেও কারো কোনো ক্ষতি করতে পারবে না যত সময় পর্যন্ত আল্লাহ তাআলা তার ক্ষতি করার ইচ্ছা না করবেন। মেরে মহতরাম দোস্ত বুজুর্গ, গুমরাহিটা কি? গুমরাহিটা হলো এই বস্তু জগৎ, বস্তু থেকে হওয়া, হওয়া দেখা এবং তার উপর বিশ্বাস করা, বিশ্বাস করার প্রতীকে লালায়িত হওয়া এবং ওর থেকে পাওয়ার জন্য চেষ্টা করা, নিজের দান খরচ করা, নিজের মাল খরচ করা, নিজের যোগ্যতাকে খরচ করা, নিজের সময়কে খরচ করা, নিজের সময়কে খরচ করা, এই জন্য শিল্পের পিছনে লাগছে যে শিল্পপতি হবে, নিজে প্রতিষ্ঠিত হবে, নিজে সুখী হবে, নিজে শান্তিতে থাকবে, নিরাপদে থাকবে, নিরাপত্তায় থাকবে, রাজত্ব অর্জনের পিছনে লাগছে। এই বস্তু জগতের হাসিল করার জন্য চেষ্টা করা, বস্তু জগৎ থেকে হওয়ার দেখে ওইদিকে উল্লাসিত হওয়া, আগ্রহী হওয়া এবং ওর থেকে পাওয়ার জন্য চেষ্টা করা। উনি তো লম্বা বলতে ছিলেন মুক্তাচার এতটুকুনি, সার সংক্ষেপে এতটুকুনি যে বস্তু জগৎ থেকে হওয়া দেখে ওইভাবে নিজেকে পাওয়ার জন্য, ওইভাবে নিজের জন্য পাওয়ার জন্য চেষ্টা করা। মেরে মহতরাম দোস্ত বুজুর্গ, এগুলো হলো গুমরাহি। সমস্ত নবীদের দাওয়াত ছিল যেদিকে অতীতে সকলেই ডাকছে, রাজত্ব থেকে হওয়ার স্লোগান ফেরাউনে দিছে, নমরুদ দিছে, কারুন দিছে, নমরুদ দিছে, সাদ্দাদেও মানের থেকে হওয়ার দাওয়াত দিছে, স্লোগান দিছে, কৌমে আজ কৌমে সামুদের স্লোগান। এই বস্তু নির্ভর করেই ছিল, বস্তু নির্ভর করেই ছিল। কিন্তু বেড়ে মহতারাম দোস্তার বুজুর্গ, সমস্ত নবীদের সম্মিলিত দাওয়াত ছিল, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহু। এই মানব জাতি লা ইলাহা ইল্লাল্লাহ বলো, লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা কামিয়াব হয়ে যাবে। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ আল্লাহ তালাই সবকিছু করেন, আল্লাহ তালাই সবকিছুর মালিক, আল্লাহ তালের ইচ্ছায় সবকিছু হয়, আল্লাহ তালের ইচ্ছা ভিতরে কেউ কেউ কিছু করতে পারে না। এই কথাটা বলো, এই কথাটা নিজের দিলের মধ্যে বাসাও, বস্তুর দিকে দেখো না, নবী যা বলে তাই শোনো। মেরে মহতরম দোস্তা বুজুর্গ, সমস্ত নবীর দাওয়াত এই সকল স্তরের মানুষের দাওয়াতের উল্টা ছিল, ফেরাউনের দাওয়াতের উল্টা ছিল, নবনুদের দাওয়াতের উল্টা ছিল, ওই মালদার কারণের দাওয়াতের উল্টা ছিল, ওই সাদ্দাদের দাওয়াতের উল্টা ছিল, কৌমে আদ আর কৌমে সামুদের দাওয়াতের উল্টা ছিল। মেরে মহতরম দোস্তা বুজুর্গ, তাদেরটা শেষ পরিণতি দেখাই যেতে পারে নাই, কিন্তু নবীরা যে দাওয়াত দিতেন ওই দাওয়াতের শেষ পরিণতি আল্লাহ তাআলা দেখাইছেন। মেরে মহতরম দোস্তা বুজুর্গ, আল্লাহ তাআলা ছাড়া গায়রের থেকে হওয়ার একই বিশ্বাস, বস্তুর দিকে লালায়িত হওয়া, মাল আসবাবের দিকে ধাবিত হওয়া, এটাকে বলে গুমরাহি, এটাকে বলে গুমরাহি। মেরে মহতরম দোস্তা বুজুর্গ, এই গুমরাহি আর এই হেদায়ত, এর ফলাফল এবং এই পাওয়া রাস্তা, এটা আল্লাহ তাআলা সবই বলছেন। বলেন যে যখন নাকি তোমরা তোমাদের তুমি যে কোনো হালাতেই থাকো না কেন, সুখে থাকো, দুঃখ দুঃখে থাকো, কৃপায় থাকো, তৃপ্ত পরিতৃপ্তায় থাকো, কৃপাশায় থাকো, আর যেভাবে তুমি থাকো না কেন, আল্লাহ তাআলার দিকে তো দ্রুত চলো, আল্লাহ তাআলার দিকে, এদিক ওদিক মুখ দেখো, ওদিক ওদিক তাকায় না, আল্লাহ তাআলার দিকেই তোমরা দৌড়ো। মেরে বক্তরাম দোস্তার বুজুর্গ, আল্লাহ তাআলার দিকে দৌড়ানোর জন্য আল্লাহ তাআলাই বলছেন যে দ্রুত আল্লাহ তাআলার দিকে চলো, ওইখানে তোমার সবকিছু আছে, ওইখানে তোমার জন্য শান্তি আছে, ওইখানে তোমার জন্য সমৃদ্ধি আছে, ওইখানে তোমার জন্য ইজ্জত আছে, ওইখানে তোমার জন্য সবকিছু সম্মান আছে, ওইখানে তোমার হেফাজত আছে, ওইখানে তোমার নিরাপদ আছে, ওইখানে তোমার জন্য নিরাপত্তা আছে, সব কিছু আল্লাহ তাআলার কাছে আছে, তো আল্লাহ তাআলার দিকে। আর অতীতের ভুলের জন্য আল্লাহ তাআলার কাছে মাফ চাও, অতীতের ভুলের জন্য আল্লাহ তাআলার কাছে মাফ চেয়ে তোমার দৌড়ের গতিকে দ্রুত করার জন্য সহযোগিতা নাও, সাহায্য নাও। মেরে মহতরম দোস্তার বুজুর্গ, নবীরা এই জন্যই আসছেন যে আল্লাহ তাআলার দিকে দৌড় শিখানোর জন্য আসো। সমাজের সকল স্তরের মানুষ, হাকের মাহকুম, গরিব ধনী, শিক্ষিত অশিক্ষিত, শহরের গ্রামের পুরুষ মহিলা, সকলেই আল্লাহ তাআলার দিকে দৌড়াও, এই দৌড়ানোর রাস্তা নিয়ে আসছে নবী। মেরে মহতরম দোস্তার বুজুর্গ, আর যারা নাকি আল্লাহ তাআলার থেকে হওয়ার একই বিশ্বাস যাদের অন্তরে নাই, যারা অস্বীকার করে দিচ্ছে, যারা বস্তুবাদী, বস্তুর থেকে হওয়াটাকেই তারা বিশ্বাস করে, ব্যবসার মধ্যে কামিয়ে দিয়ে সফলতার একিন করে, রাজত্ব অর্জনের মধ্যে কামিয়ে দিয়ে সফলতার একিন করে, মেরে মহতরম দোস্তার বুজুর্গ, তাদেরকে আল্লাহ তাআলা সতর্ক করছেন। আল্লাহ তাআলার কালাম হওয়া সন্দেহের কোনো সুযোগ নাই, অবকাশ নাই। আল্লাহ তাআলা বলেন দাদাদিকে অস্বীকার করে দিল, যারা অস্বীকার করে দিল তাদের তাদের আমলের অবস্থা, তাদের শ্রম, তাদের মেহনত, তাদের যান মাল যেখানে লাগাইতেছে, তাদের আমলের অবস্থা হইল ওই মরুভূমির মতো, মরুভূমির মতো, ওই পিপাসিত লোকটার মতো, যে লোকটা পিপাসায় পাগল পারা পাগলের মতো হয়ে গেছে, পাগলের মতো হয়ে যে ওই মরুভূমির দিকে তাকাইছে, অনেক দূরে ওই সূর্যের আলোকে রশ্মি আর টিকটিকে বালু এই দুটো এক জায়গাতে হয়ে মনে হইতেছে পানি ঢেউ খেলতেছে, ছুটতেছে ওইদিকে, ছুটতেছে ছুটতেছে। মানুষ বলতেছে তুমি কোথায় যাও? বলে আমি পিপাসিত মানুষ, আমি পানির কাছে যাইতেছি। বলে এটা পানি না, বলে তোমরা বললে তো হবে না, নিজে চোখে দেখতেছি। শুধু পানি না, স্বচ্ছ পানি ঢেউ টিকটিক করতেছে পানি। মেরে মহতরাম দোস্তর বুজুর্গ অনেক দূর দৌড়ায় গেল, তার একটা ধারণা ছিল যে ওইখানেই বোধ হয় সেই পানি। ওইখানে যাওয়ার পরে দেখলো যে পানি নাই, পিপাসা যত দূর ছিল তার দ্বিগুণ হয়ে গেল। মনে করলো যে আমার ধারণাটা ভুল হয়েছে, আর একটু আগে আর দুই মাইল দুই কিলোমিটার আগে তিন কিলোমিটার আগে পাঁচ কিলোমিটার আগে আবার দৌড়াইতেছে। দৌড়াইতে দৌড়াইতে সারা শরীর ঘেমে গেছে, কাপড় ভিজে গেছে, কিন্তু ওইখানে যাওয়ার পরে দেখাতে কোনো পানি নেই। যাওয়ার পরে দেখাতে কোনো পানি নাই। মেরে বস্তর আত্মস্তর বুজুর্গ দৌড়াইতে দৌড়াইতে দৌড়াইতে দৌড়াইতে দিনের আলো শেষ হয়ে গেছে, ওই হায়াতের আলো শেষ হয়ে গেছে। যখন রাত্রি নেমে আসছে, ওই সূর্যের আলো যখন বন্ধ হয়ে গেছে, তখন দেখেছে পানি টানি কিছু না, এত খালি বালু আর বালু, চতুর্দিকেই বালু, আর এমনি সামনে আর এখন সামনে আর এখন কোথাও পানির মতো আর দেখা দিতেছে না। মেরে মহতরাম দোস্তর বুজুর্গ জানে নাকি আল্লাহ তাআলার এই বাণীকে, আল্লাহ তাআলার এই দাওয়াতকে, নবীদের এই দাওয়াতকে যারা অস্বীকার করে দিয়ে যারা বস্তুর দিকে ছুটছে তাদের পরিণতি হলে এরকম। আর ওইখানে যাওয়া পরে তার পিপাসা দ্বিগুণ তিনগুণ হয়ে গেছে, আগে যা কষ্টে ছিল তার চেয়ে অনেক বেশি শেষ হয়ে গেছে, অনেক বেশি কষ্টে কষ্টে পড়ে গেছে। আর ওইখান থেকে ফিরে আসার আর কোনো সময় আর কোনো সুযোগ তার হাতে নাই। মেরে মস্তরা দোস্তর বুজুর্গ যারা নাকি গায়ককে বিশ্বাস না করে ওইদিকে ছুটছে তাদের অবস্থা হলো এরকম। তো মেরে মস্তরা দোস্তর বুজুর্গ গায়েবের উপর বিশ্বাস করা, গায়েবের উপর ইকিন করা, এটা হলো ইমানের, এটা হলো হেদায়েতের বুনিয়াদ। আর দেখা জিনিসের উপরে বস্তু জগৎ করে বস্তু জগৎ থেকে হওয়ার এই কিন্তু মধ্যে বসানো, এটা হলো গুমরাহির বুনিয়াদ। তাই হজরত ইলিয়াস রহমতুল্লাহ হজরত ইউসুফ রহমতুল্লাহ বলছেন যে কোথায় পাওয়া যাবে, কোথায় যে ঠিক করানো যাবে, এই গায়েবের বুনিয়াদ কোথায় যে ঠিক করানো যাবে। বলে যে মেরে মহতরাম দোস্তর বুজুর্গ এই ঠিক করার জায়গা হইল, ঠিক করার জায়গা হইল এই মসজিদ। যেমনি ভাবে এলাকার মধ্যে যে এলাকাতে মানুষ বাস করে ওই এলাকার আশেপাশে কুয়া থাকে, পুকুর থাকে, কুয়া থাকে, পুকুর থাকে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের হেদায়েতের জন্য মানুষের গায়েব গায়েবে মানুষের ভিতরের একিনকে গায়েবের উপরে মজবুত করার জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মসজিদ বানাইছেন। ওই মসজিদের মধ্যে গায়েবের একিনের বুনিয়াদকে ঠিক করানোর জন্য মেহনত হইত, মানুষ দলে দলে আসতো। আর ওইখানে গায়েবের একিনের বুনিয়াদকে ঠিক করার জন্য তালিমের হালকা থাকত, যেখানে অন্য কোনো আলোচনা ছিল না, অন্য কোনো চিন্তা ছিল না, কোনো ফিকির ছিল না, আলোচনা ছিল যে আল্লাহ তাআলার থেকে হয়, আল্লাহ তাআলার শক্তি, আল্লাহ তাআলার বড়াই, আল্লাহ তাআলার গুরুত্ব, আল্লাহ তাআলার কুদরত, আল্লাহ তাআলার আজমতের কথাবার্তাই সেখানে আলোচনা হয়তো, অন্য কোনো আলোচনা সেখানে ছিল না। মেরে মহতরাম দোস্তর বুজুর্গ ওই লোকটা যদি ভালো লোক ভালো কোনো মানুষের হাতে পড়ে তাইলে বলবে যে তুমি এত দূরত্ব লোকের আসছো, তোমার তো যাওয়া ছিল উচিত ছিল কোন লোকালয়ের কাছে যেখানে আশেপাশে কুয়া থাকে, যেখানে কুয়াতে পানি উঠানে উঠানোর জন্য বালতি থাকে, রশি থাকে, ওইখানে তোমার যাওয়ার দরকার ছিল। তো মেরে মহতরাম দোস্তর বুজুর্গ ওই মসজিদ গুলা হলো ওই কুয়া কুয়ার মতো, যেখানে এসে যাদের একদিন দুর্বল হয়ে গেছে, যাদের একদিন নষ্ট হওয়ার উপক্রম হয়ে গেছে, তাদের একদিনকে মজবুত করার জন্য। মেরে মহতরাম দোস্তর বুজুর্গ যখন মানুষ মসজিদে আসবে আর ইমানি হালকার মধ্যে বসবে আর ইমানের বুনিয়াদকে তারা ঠিক করার জন্য গায়েবের উপরকে একদিনকে জমানোর জন্য তারা নিজেকে সময় দিবে এবং অত্যন্ত ধ্যানের সাথে শুনবে, যখন আল্লাহ তাআলার কথা শুনবে, আল্লাহ তাআলার বড়ের কথা শুনবে, আল্লাহ তাআলার বরকতের কথা শুনবে, আল্লাহ তাআলার আযাবের কথা শুনবে, আল্লাহ তাআলার নিয়ামতের কথা শুনবে, জান্নাতের কথা শুনবে, জাহান্নামের কথা শুনবে, তখন তার দিলের মধ্যে একটা অবস্থার সৃষ্টি হবে, তাহলে জাহান্নামের থেকে আমি কি করে বাঁচবো আর জাহান্নামের থেকে জান্নাত আমি কি করে পাবো। তখন তার দিলের মধ্যে তলব পাওয়া হবে, আগ্রহ পাওয়া হবে, তালিমের হালকাতে তখন তাকে জানানো হবে যে আল্লাহ যদি তোমার উপর রাজি হয়ে যান তো আল্লাহ তাআলা তোমাকে এই দিবেন, আল্লাহ যদি তোমার উপর নারাজ হয়ে যান তো তোমাকে এই শাস্তি আল্লাহ তাআলা দিবেন, আল্লাহ তুমি যদি সত্য বলো তাহলে আল্লাহ তাআলা তোমার জন্য এই পুরস্কার রাখছেন, তুমি যদি মিথ্যা বলো আল্লাহ তাআলা তোমার জন্য শাস্তি ঠিক করে রাখছেন, তুমি যদি আল্লাহ তাআলার হুকুম মতো চলো তাহলে আল্লাহ তাআলা তোমাকে এইভাবে এই পুরস্কারের দ্বারা পুরস্কৃত করবেন, তুমি যদি আল্লাহ তাআলার হুকুমকে ভাঙিও এই শাস্তি তোমার জন্য নির্ধারণ হয়েছে, তুমি যদি তোমার কামাইকে হালাল করো তাহলে আল্লাহ তাআলার কাছে তুমি এই পাবে, তুমি যদি তোমার কামাইয়ের হারামের চিন্তা করো অর্থাৎ সুদের দিকে যাও তাইলে তোমার জন্য এই শাস্তি। বর্তমান অবস্থা হলো কি, এই মসজিদের তালিমের হালকা মসজিদের ইমামের হালকাটার সাথে যার সম্পর্ক নাই, যে স্তরের সম্পর্ক নাই, যে বাচ্চাদের সম্পর্ক নাই, যে ব্যবসায়ীদের সম্পর্ক নাই, যে চাকরিজীবীদের সম্পর্ক নাই, তারা তো তাদের বাচ্চাই, তারা তাদের চাকরি আর তারা তাদের ব্যবসা থেকে অন্যদিকে নিয়ে গেছে, তারা অন্ধভাবে চিন্তা করে, অন্ধভাবে চিন্তা করে, ব্যবসায়ী চিন্তা করে যদি এক টাকার থেকে দশ টাকা দান করে দেই তাহলে যদি একশো টাকার থেকে দশ টাকা দান করে দেই একশো থাকলো না নব্বই হয়ে গেল, দশ কমে গেল সুতরাং এটা করা যাবে না, যদি একশোকে সুদি কারবারের মধ্যে লাগাই দেই আড়াই পার্সেন্টে তো এক মাস পরে আড়াই টাকা বেড়ে গেল। মেনে মহতারাম দোস্তার বুজুর্গ ইমানের দুনিয়া দুর্বল থাকার কারণে সেই কথাটা চিন্তা করতে পারছে, এই কথাটা চিন্তা করতে পারতেছে, আর নয়তো সে যদি ইমানের বুনিয়াদ গায়েবের উপরে ইমান যদি তার থাকতো সে কখনো এটা চিন্তা করতে পারতো না যে আমার মালের অংশ সুদের কারবারের মধ্যে লাগবে, আমার মালের মধ্যে ঘুষের লাইনে আমার মাল বাড়বে, এটা কখনো চিন্তা করতে পারতো না, কারণ হারামের সংস্পর্শ থাকলে আমাকে জাহান্নামে যেতে হবে, জাহান্নাম থেকে কেউ আমাকে বাঁচাতে পারবে না। মেরে মহতরাম দোস্তার বুজুর্গ এই সমস্ত স্তর সকল স্তর সমাজের সকল স্তরের লোকেরা যদি ওই মসজিদে তালিবের হালকার মধ্যে তাদের মসজিদে ইমানের হালকার মধ্যে তাদেরকে আমরা নিয়ে আসতে পারতাম, যেমনি ভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাতে সকল স্তরের মানুষকে কি মানুষকে ইমানের হালকার মধ্যে নিয়ে আসছিল তখন তারা জুলুমের থেকে ভয় পেয়ে গেছে, আত্মহীন সাথে থেকে তারা আগ্রহী হয়েছে, হক নষ্ট করার থেকে ভয় পেয়ে গেছে, কাউকে জলিল করার থেকে তারা ভীত হয়ে যেত কি হক কি করে আদায় করা যায়, মানুষকে সম্মান কি করে করা যায়, মানুষের ইজ্জত কি করে করা যায়, মানুষের খিদমত কি করে করা যায়। মেরে মহতারাম দোস্তার বুজুর্গ এটা তো তখন হবে যখন তার ভিতরে গায়েব ইমানের বুনিয়াদ ঠিক হবে, গায়েব উপরে তার বিশ্বাস হবে, তখন সে তার চতুর্দিকে পুলিশের অভাব উপলব্ধি করবে না, সে তখন অপথের কুপথে যাবে না। মেরে মহতারাম দোস্তার বুজুর্গ তাই হজরত ইউসুফ রহমতুল বলতেন ওই যদি ওইটা গায়েবের মাগিবাদ যেটা ইমানের হেদায়তের বুনিয়াদ ওইটা পাওয়ার জায়গা হলো মসজিদ, পাওয়ার ঘর হইল মসজিদ, আর আমল হইল ইমানের হালকা, আমল হইল ইমানের হালকা, ইমানের হালকা যখন বসবে মসজিদে যখন আসবে তখন আস্তে আস্তে এটা ঠিক হইতে থাকবে। মসজিদে আসা যদি মসজিদে যে যোগ্যতা অর্জন করার জন্য মসজিদে আসতে হয় ওই যোগ্যতা যদি মানুষ অর্জন করতে পারে তা মেরে মহতরাম দোস্তার বুজুর্গ তাকে সে তার নজর দুনিয়ার সমস্ত আসবাব সমস্ত মাখলুক সমস্ত বস্তু আর সমস্ত মখলুকের থেকে আলাদা হয়ে যাবে, উঠে যাবে, তার দৃষ্টি একমাত্র আল্লাহ তাআলার উপরেই পড়বে। হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহুমা মসজিদে বাইতুল্লাহতে বসা ওই জামানার বাদশাহ খলিফা উনি আসছে, হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বসে বলতেছে যে মন চাইতেছিল যে আপনার যদি কোনো খিদমত করতে পারতাম। হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বললেন আল্লাহর ঘরে বসে আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো কাছে বলতে লজ্জা হয়। উনি অপেক্ষা করতে লাগলেন, দীর্ঘ সময় অপেক্ষার পরে হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বললেন বের হইলেন, বের হওয়ার পরে ওই লোক বলতেছে এখন বলেন যে আপনার একটু খেদমতের সুযোগ আমাকে দেন। হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলতেছেন যে একবার একজনের কাছে বলার পরে আর কারো কাছে বলতে লজ্জা করে। মেরে মহতরাম দোস্তার বুজুর্গ তাই হযরত ইউসুফ রহমতুল্লাহ আলাইহি বলতেন কোন মালদার মানুষকে কোন বড় ওহদাদার মানুষকে বড় পোস্ট পজিশনের মানুষকে মসজিদের দিকে আশা দেখার পর আসতে দেখতে দেখার পরে কোন সম্পদশালী মানুষকে মসজিদের দিকে আসতে দেখার পরে ওই মসজিদওয়ালাদের মনের মধ্যে যদি এই কথাটা আসে এই লোকটা মসজিদে আসছে হয়তোবা আজকে তার কাছে কিছু বলা যাবে তার কাছ থেকে কিছু পাওয়া যাবে, এরকম কোন আশা যদি করে তো মেরে মহতারাম দোস্তর বুজুর্গ রহমতুল্লাহ বলতেন, এই সমস্ত মসজিদওয়ালারা, এই সমস্ত মসজিদওয়ালারা এরপরে ওই সমস্ত বড় লোকদের, ওই সমস্ত মালদারদের হাতের বান্দর হয়ে যাবে, বান্দরের মতো এদেরকে নাচাইতে থাকবে। এই মসজিদের মধ্যে, এই দিনী মহলের মধ্যে এই সমস্ত দিনদারদের কথা চলবে না। এখানে তারা ওই মালদারদের হাতের বান্দর হবে, তারা নাচাইতে থাকবে এদেরকে, তারা যা বলবে তাই এখানে হবে, তাদের ইচ্ছার বাইরে কোনো কিছু এখানে হবে না। তা মেরে মহতারাম দোস্তার বুজুর্গ, কিন্তু যদি তাদেরকে ওই নবী দৃষ্টিতে আমরা না দেখতাম, তাদেরকে যদি আমরা ওই মসজিদের ইমানের হালকাতে বসাইতে পারতাম, আর সত্যিকারের ইমানের হালকায় বসার পরে ইমানের স্বাদ তারা আস্বাদন করত, এবং ইমানের স্বাদ আস্বাদন করার পরে হেদায়তের ঝলক তাদের দিলের মধ্যে লাগত, লাগার পরে তাদের মধ্যে যদি দিনের খোদা পয়দা হইত, তারা আল্লাহ তাআলার আহকামাতকে পুরা করত, আল্লাহ তাআলার নবীর তরিকা অনুযায়ী তারা এখতিয়ার করে নিত, আল্লাহ তাআলার জিকিরে তারা অভ্যস্ত হয়ে যেত। মেরে মহতারাম দোস্তর বুজুর্গ, সে আর ব্যবসায়ী ব্যবসায়ী হয়ে, শুধুমাত্র ব্যবসায়ী হয়ে বাজারে যেত না, শুধুমাত্র বড় বড় চাকরিজীবী হয়ে তারা অফিসে যেত না, তারা মসজিদওয়ালা হয়ে যেত। ব্যবসায়ী যখন মসজিদওয়ালা হয়ে বাজারে যেত, ওই ব্যবসায়ীদের সম্বন্ধে যারা মসজিদওয়ালা হয়ে বাজারে গেছে, বাজারে যে তারা ব্যবসায় প্রতারণার সাথে ব্যবসা করে নাই, মানুষকে ঠকায় নাই, মানুষকে ধোকা ধোকা দেয় নাই, অধিক মূল্য অতি মূল্য তারা বেচা কেনা করে আর আর করত না। মেরে মহতারাম দোস্তর বুজুর্গ, এই সমস্ত ব্যবসায়ীদের সম্বন্ধে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এখাত করছেন, সত্যবাদী ব্যবসায়ী, সত্যবাদী ব্যবসায়ী কেয়ামতের দিনে নবীদের সাথে থাকবে, আর ওই সমস্ত ব্যবসায়ী যারা মালের মধ্যে ভেজাল দিছে, ধোকা দিছে, প্রতারণা করছে, আসল নকল সব এক করে ফেলছে, মেরে মহতারাম দোস্তর বুজুর্গ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সমস্ত ফাসেক ফাসেক ব্যবসায়ীরা কেয়ামতের দিন ফাসেক ফাজেকদের সাথে উঠবে, ফাসেক ফাজেকদের সাথে উঠবে। মেরে মহতারাম দোস্তর বুজুর্গ, এটা কখন হবে? গায়েবের উপরে আমাদের, আমরা হেদায়তের উপরে কখন আসব? মেরে মহতারাম দোস্তর বুজুর্গ, হেদায়তের উপরে তখনই আমরা আসতে পারবো যখন আমরা নাকি গায়েবের উপরে আমাদের ইকিন, আর গায়েবের উপরে আমাদের বিশ্বাস ঠিক হবে, গায়েবের উপরে ইকিন আর বিশ্বাস যখন ঠিক হয়ে যাবে, আল্লাহ তাআলাই আমাদের সবকিছু করে দিবেন, আল্লাহ তাআলা আমাদের সবকিছুকে করে দিবেন, আল্লাহ তাআলার কাছে কোনো কিছুর অভাব নাই, আল্লাহ তাআলার শানের শেষ নাই, কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান। হযরত ইলিয়াস রাহমাতুল্লাহ যখন পড়তেন তখন একটা কাইফিয়ত ওনার মধ্যে তারি হয়ে যেত, কাইফিয়ত ধারণ করতেন, আল্লাহ তাআলার শানের শেষ নাই, আল্লাহ তাআলা যখন যাকে যেরকম করছেন প্রত্যেকটা আলাদা আলাদা শানে আল্লাহ তাআলা করছেন। তো মেরে মহতারাম দোস্তর বুজুর্গ, এই যে আমাদের আশা, এই যে আমাদের বসা, এই যে আমাদের শোনা, এই যে আমাদের বলা, আমাদের তালিমের হালকা, আমাদের রোজানার পাঁচ কাম, আমাদের রোজা দৈনিকের মশলা, আমাদের আড়াই ঘন্টা, আমাদের বেরুরি গাছ, আমাদের মকামি গাছ, আমাদের ঘরের তালিম, আমাদের মাসের তিন দিন, আমাদের চিল্লা, আমাদের তিন চিল্লা, আর এই যে দৌভাগ দেশে বিদেশের সফর, মেরে মহতারাম দোস্তর বুজুর্গ, একটাই মাত্র উদ্দেশ্যে, সেটা হল যে আমাদের মধ্যে আমরা হেদায়েত কি করে পেয়ে যাই, আমাদের রুখ আল্লাহ তাআলার দিকে কি করে হয়, মখলুকের দিকে আমাদের দৃষ্টি না যায়, বস্তুর দিকে আমাদের দৃষ্টি না যায়, আল্লাহ তাআলার ওয়াদার দিকে আমাদের দৃষ্টি যায়, আল্লাহ তাআলার ওয়াইদের একই আমাদের দিলের মধ্যে বসে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার পাবন্দি আমাদের নসিব হয়, এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দিগির অনুকরণ অনুসরণ ভিতরে আসে, এই যে একমাত্র উদ্দেশ্য, অন্য কোন উদ্দেশ্য না। যেই উদ্দেশ্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের, যেই উদ্দেশ্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে মসজিদে নববীতে বসাইছেন, মসজিদে নববীতে বসায় বসায়া ইমানের মসজিদে বসাইয়া ইমানকে শিখাইছেন। মেরে মহতারাম দোস্তর বুজুর্গ, যখন নাকি আমাদের ওই ইমান ঠিক হবে, ইমান মজবুত হবে, সমস্ত নবীদের এই কথা, ইয়া আইয়ুহান্নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, যে হে মানুষ জাতি তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, কামিয়াব হয়ে যাবে। মেরে মহতারাম দোস্তর বুজুর্গ, এই আমার আওয়াজের মতো খড় খাড়া আওয়াজ নিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের এই কথা বলতেন না, নবীদের কথার মধ্যে মায়া ছিল, নবীদের কথার মধ্যে মমতা ছিল, নবীদের কথার মতো মহব্বত ছিল, লক্ষ লক্ষ মা বাবার চেয়ে বেশি মা নবীগণ উম্মতদেরকে করতেন, যেমনিভাবে কালিমার দাওয়াত দিয়ে পাঠাইছেন, অনুরূপের মহব্বতের ঢের দিয়া নবীদেরকে আল্লাহ তাআলা পাঠাইছেন, সমস্ত নকশার খেলাফ নবীরা দাওয়াত দিতে এসেছেন, দুনিয়াত নকশা আছে সমস্ত নকশার খেলাফ আল্লাহ তাআলা নবীদেরকে পাঠাইছেন। মেরে মোস্তরাম দোস্তর দুর্গ, এই জন্য আমাদের মাকসাদও শুধু এইটি, আমাদের মাকসাদও এইটি, এই যে আসা যাওয়া বলা শোনা কাজটার তালিম রোজানের মেহনত আর আড়াই ঘন্টার চিল্লা চিল্লার মেহনত, এই জন্যই জামাতের মধ্যে হেদায়ত কি করে আসে, আমরা আল্লাহ তাআলার দিকে কি করে দৌড়াতে পারি, আল্লাহ তাআলার ওয়াদার ওদের ওইদের একই আমার দিলের মধ্যে কি করে আসে, জান্নাতের উপর বিশ্বাস জাহান্নামের উপর বিশ্বাস, কেয়ামতের দিনে আল্লাহ তাআলার সামনে হিসাব নিকাশের জন্য তাড়াইতে হবে, এর বিশ্বাস আমার দিলের মধ্যে কি করে পয়দা হয়, এটার জন্য আমাদের আশা দেওয়া, এটার জন্য আমাদের দরবার। মেরে মোহতরাম দোস্তার বুজুর্গ, যে কোনো মানুষ তার ভিতরে যে যোগ্যতা আছে, এই যোগ্যতা যখন এই কাজের জন্য খরচ করবে, তার সুস্থতার যোগ্যতা, তার মানের যোগ্যতা, তার হায়াতের যোগ্যতা, এই যোগ্যতা দিয়ে যখন দিকে এর পিছনে খরচ করবে, তো আল্লাহ তাআলা তার গায়েবের বুনিয়াদ যেটা, হেদায়তের বুনিয়াদ যেটা, ইমানের মজবুতি যেটা, এটা আল্লাহ তাআলা তাকে দান করে দিবেন। আর ইমানের মজবুত, ইমান যখন মজবুত হয়ে যাবে, মোহতরাম দোস্তার বুজুর্গ, আল্লাহ তাআলা নামাজ দিচ্ছেন আল্লাহ তাআলার কাছ থেকে দেওয়ার জন্য, ইমান যখন মজবুত হবে, তার দৃষ্টি সবকিছুর থেকে হয়ে একমাত্র আল্লাহ তাআলার দিকে নিবদ্ধ হবে, আর এই লোকটা যখন নামাজ পড়বে, নামাজ পড়বে আর তার জরুরত সে পুরো করে দিবে, জরুরত আসবে নামাজ পড়বে সাথে সাথে আল্লাহ তাআলা তার জরুরত পুরো করে দিবে, পুরো করে দিবে, এটা আল্লাহ তাআলার ওয়াদা। এই জন্যই যে আল্লাহ তাআলা করে যে আমাদের ইমানের দুনিয়াকে আল্লাহ তাআলা ঠিক করে দেন, যার বিনিময়ে আমরা আল্লাহ তাআলার কাছ থেকে আল্লাহর হুকুম পুরো করার মাধ্যমে নিতে পারি, আর গোমরাহির দুনিয়া যেটা ওটার থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, ওই বস্তু আর আসবাবের থেকে হওয়ার একদিনকে আল্লাহ তাআলা আমাদের দিল থেকে দূর করে দেন। মেরে ভাইও দোস্তো আজিজর বুজুর্গ, হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নে মক্কা মুকদ্দমা সে মদিনে পাক কি হিজরত ফরমাই থি, আর হিজরত পর আপনে মসজিদ বনওয়াই থি, হরেক কো মসজিদ সে জোড়া থা, হরেক মসজিদ ওয়ালে আমাল পর মসজিদ কে আমাল আর মসজিদ কে আমাল কে তপাজো পর হরেক কি জান লগ রহি থি, মাল লগ রহা থা, মসজিদ মে আয়ে হ্যায় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নে ইউ ফরমায়া, ইধর ওয়ালে ইস রুখ পর, ইধর ওয়ালে ইস রুখ পর, পর্চে মে জামাত কা রুখ লিখ কর দিয়া গয়া হ্যায়, তুমে কহাঁ জানা হ্যায়, ফরমায়া মদিনা মুনাওয়ারা সে জব ইতনা ইতনা চল চুকো তো আপনি জামাত কা রুখ দেখ লেনা, কিসি এক নে এ নেই কহা কি হম তো দুকান ছোড় কর আয়ে থে, হম তো বাপ ছোড় কর আয়ে থে, হম তো বচ্চো কে পাশ সে আয়ে থে, হম তো নমাজ পে আয়ে থে, হরেক কো মসজিদ ওয়ালা বানায়া থা, আর মসজিদ কে তকাজো পর, আর মসজিদ কে তকাজো কো আপনি হর তকাজে পর মুকদ্দম করনে ওয়ালা বানায়া, কিসি এক নে উজর নেই কিয়া হ্যায়, আরে ইসিলিয়ে মাওলানা মোহাম্মদ ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহি ফরমাতে থে, বড়ে আফসোস কি বাত হ্যায়, উম্মত কে জুড়নে কি জগহ ভি বদল গই, আর উম্মত কে জুড়নে কা উনওয়ান ভি বদল গয়া, হামারি ইস মেহনত সে, হামারি ইস তাগো দাও সে, হামারি ইস চলত ফিরত সে, মকসুদ উম্মত কে হর তবকে কে হর ফর্দ কো মসজিদ সে জোড়না, মসজিদ ওয়ালে আমাল মে লাগানা, আর মসজিদ ওয়ালে আমাল কে তকাজো পর আগের মকামি তকাজে হ্যায়, আপনি মসজিদ কা দস্ত দে, আপনি মসজিদ কা দুসরা দস্ত দে, আপনি মসজিদ ঘর কি তালিম হ্যায়, আপনি সেহরোজা হ্যায়, আপনা চিল্লা চার ایمان والے بھائی ہیں, اس میں وکیل صاحب ہیں, اس میں ڈاکٹر صاحب ہیں, اس میں انجینئر صاحب ہیں, اس میں بڑے عہدیدار ہیں, اس میں پولیس والا ہے, اس میں امام صاحب ہیں, اس میں مقتدی ہیں, اس میں مولانا صاحب ہیں, اس میں ان کے شاگرد اور تلامذہ ہیں. اس مسجد کے چاروں طرف جتنے گھر ہیں, ہر گھر کے ہر فرد کو مسجد کی بنیاد پر اٹھانا, مسجد کے اعمال میں لگانا, مسجد کے اعمال کے تقاضوں پر, مقامی ہے تو مقام پر, ضلعوں کے ہیں, صوبوں کے ہیں, ملکوں کے ہیں, عالم کے ہیں, کہ ہر امتی کی جان و مال کا اصلی مشرف محمد صلی اللہ علیہ وسلم والی محنت کو اپنی محنت بناتے ہوئے اس کے تقاضوں پر لگا دینا. اصل ہماری ساری چلت ویرت سے اسی لیے فرمایا سکتے تھے کہ مسجدیں تو کوٹا پاس پاس کرانے کے آفس ہیں. جیسے راشن کارڈ بنتے ہیں, مثال دیتے تھے کہ راشن کارڈ بنتے ہیں وہ کسی آفس میں, وہ پوچھتے ہیں مرد کتنے ہیں, عورتیں کتنی ہیں, بچے کتنے ہیں, گھر کے ممبر کتنے ہیں, اور ساری ساری تصدیق کر کے پھر اس کا کارن بنا دیتے کہ اب آپ کو کھلا دے کے سے ہفتے میں اتنے چاول, اتنی چینی, اتنا گھی. لیکن یوں فرماتے تھے جس آفس میں یہ کارن بنتا ہے وہاں نہ آٹے کی چٹکی ہوتی ہے, نہ چاول کا دانا ہوتا ہے, نہ گیہوں کا دانا ہوتا ہے. وہاں تو کوٹا پاس ہوتا ہے. کیونکہ جب مسجد میں آؤ گے اور مسجد والے سے اپنا معاملہ کرو گے, اسی سے ہونے کو, اسی کے کرنے کو بولو گے, سنو گے, اسی کی دعوت دو گے, اس کے مذاکرے کرو گے, محمد صلی اللہ علیہ وسلم والے اعمال کی مشق کرو گے, لمبی نمازیں, خشوع خضوع والی نمازیں, آنسو والی دعائیں, کہ جب یہ کرو گے تو یہاں کوٹے پاس ہوں گے, تمہاری عزتوں کے کوٹے یہاں پاس ہوں گے, تمہارے امن و ایمان کے کوٹے یہاں پاس ہوں گے. کتنی بستیوں میں کہاں مسجدوں کی ضرورت, کہاں بچوں کے مکاتب کی ضرورت, کہاں گشتوں کی, کہاں گھروں میں تعلیم نہیں ہو رہی ہے, کہاں لوگ جھوٹ بول رہے ہیں, کہاں لوگ سود میں مبتلا ہیں. جتنی گندگیوں کی صفائی کا, جتنی خوبیوں کا, جتنا کوٹا پاس کراؤ گے وہ کوٹا پاس کرانے کے آفس مسجد ہیں. اور پھر اس مسجد سے نکل کر جو جہاں ہیں دنیا والے ان سے یہ بات کرنی ہے, لوگوں تم جو جہاں جس شکل میں ہو, حکومت والوں, عہدے داروں, زمینداروں, کارخانے داروں, مالداروں, دولت مندوں, تم جہاں جہاں جن شکلوں ہو, تمہاری یہ ساری شکلیں خالی برتن کی طرح ہیں. برتن میں سے کچھ نہیں نکلتا, اوپر سے جو ڈالا جاتا ہے وہ نکلتا ہے. فرماتے تھے کہ سیٹ ہوتا ہے چائے کا پورا سیٹ, یہ دودھ دانی ہے, یہ شکر دانی ہے, یہ چائے دانی ہے. جب پورا سیٹ لا کے رکھ دیا کہ کیتلی میں سے پانی آئے گا چائے کا, اور چینی دان میں سے چینی آئے گی, دودھ دانی میں سے دودھ آئے گا کہ نہیں, اس دودھ دانی کے راستے سے دودھ جب آئے گا, جب اس میں دودھ ڈالا جائے گا, اگر دودھ دانی میں چینی ڈالی اور چینی دانی میں دودھ ڈالا, کہ چونکہ چینی دانی ہے اس لیے اس میں سے چینی ہی آئے گی, کہ نہیں دودھ ڈالا ہے تو دودھ آئے گا. دنیا والوں, اور دولت ہے تو عزت مل ہی جائے گی, زمینیں ہیں تو کام ہو ہی جائیں گے, کارخانے ہیں تو مسئلے حل ہو ہی جائیں گے. نہیں, قل اللہم مالک الملک, قل اللہم مالک الملک تُعطِي الملک من تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير انك على كل شيء قدير. کائنات کے ذرے ذرے پر اس کی حکومت ہے, وہ مالک الملک ہے, وہ وزارتوں میں ذلت ڈالے گا تو حامان جیسا وزیر ذلیل ہوگا, وہ جیل خانے میں عزت ڈالے گا تو یوسف ابن یعقوب علیہ السلام کو جیل خانے سے نکال کر محل میں پہنچائے, محل میں حفاظت ہی ہے اور جیل میں ذلت ہی ہے. کہ یہ تمہارا غلط یقین ہے, یہ تو تمہارے پاس سارے خالی برتن ہیں, وزیروں صدروں حاکموں پولیس والوں تاجروں کارخانے داروں زمینداروں دولت مندوں, تم میں سے جس کے پاس جو شکل ہے وہ خالی ہے, وہ خالی برتن ہے. اس برتن کے راستے سے وہ آئے گا جو برتن کا مالک اس میں ڈالے گا. فرعون نے نعرہ لگایا تھا علیس لی ملک مصر, علیس لی ملک مصر وہذہ الانہار تجری من تحتی. دیکھتے نہیں ہو, ملک پہ میرا قبضہ ہے, نہریں میرے قبضے میں ہے, انا ربکم الاعلی. اسی ملک میں اللہ نے اس کو زمین و خاک کیا, اور قیامت تک آنے والے انسانوں کی عبرت کے لیے فَلْيَوْمَ مَن نُنَجِّيكَ بِبَدَنِكَ لِتَكُونَ لِمَنْ خَلْفَكَ آيَةً. قرآن کہتا ہے یہ کوئی پوتھی نہیں ہے, یہ کوئی اللہ کی داستان نہیں ہے, اللہ کہہ رہے ہیں قیامت تک آنے والی انسانیت کے لیے جس قرآن کو رہبر بنا کر بھیجا ہے اس نے کہا ہے الیوم ننجیک ببدنک لتکون لمن خلفک آیا. آج ہم تجھے ڈبو تو رہے ہیں, جان لے رہے ہیں, لیکن تیرے جسم کو ہم نجات دے رہے ہیں کہ تیرا مجسمہ تیرا جسم محفوظ رہے گا. آج تک مصر کے عجائب خانے میں موجود ہے. کیوں لتکون لمن خلفک آیا, تیرے بعد آنے والے جتنے تیرے جیسے نعرے لگانے والے, ملک ہم پہ دولت ہم پہ, ملک ہم پہ دولت ہم پہ, ہتھیار ہم پہ فوجیں ہم پہ, جتنے یہ نعرے لگانے والے ہیں ان سب کی عبرت کے واقعہ, ان سب کی عبرت کے لیے ہم یہ کر رہے ہیں. اور یہ صرف فرعون کے واقعے سے متعلق نہیں ہے, قوم عاد کا واقعہ, قوم سمود کا واقعہ, جس کا اپنا نعرہ تھا ہم پہ ٹیکنالوجی ہے, ہم پہ ٹیکنالوجی ہے, ہم یوں کریں گے یوں کرتے ہیں, ایک چیخ میں ساری قوم تباہ ہو گئی. یہ قرآنی واقعات, یہ لیلا مجنو کی داستان نہیں ہے, یہ بچوں کے ہنسانے اور کھلانے کے راستے اور قصے کہانیاں نہیں ہیں, یہ خدائی دستور ہیں, یہ خدائی قانون ہیں. دنیا میں قیامت کا سورج طلوع ہونے تک جب بھی جو قوم جو ملک جس جگہ کے رہنے والے وہ تاجر ہوں کاشتکار ہوں, اسی لیے تاجروں سے کہا تھا حضرت صاحب علیہ السلام نے وَإِلَى مَدْيَنَ خَاهُمْ شُعَيْبًا قَالَ يَا قَوْمِ اعْبُدُوا اللَّهَ وَلَا تَنْقُصُوا الْمِكْيَالَ. الجبال والميزان إني أراكم بخير وإني أخاف عليكم عذاب يوم محيط. هل شعيب علیہ السلام کی قوم تاجر قوم تھی, ساری منڈیوں پر قوم کا قبضہ تھا, جو بھاؤ وہ بولے وہی بھاؤ سب کی زبانوں پر, لیکن قومی سطح پر ایک بری عادت تھی اس قوم کے چھوٹے دکاندار میں بھی اور اس کی بڑی سے بڑی گھر میں چلانے والے میں. ڈنڈی مارتے تھے, تول ناپ میں کمی کرتے تھے, لینا پورا دینا ادھورا, لیتے ہیں تو پورا دیتے ہیں تو ادھورا. حضرت شعیب علیہ السلام کو تسلیم نہیں فرمایا, اللہ کی عبادت کرو, اس کے حکموں کو سامنے رکھ کر جیو اور یہ عادت چھوڑو, ڈنڈی نہ مارو, لوگوں کا حق نہ مارو, لوگوں کا حق غصب نہ کرو, جیسے لیتے ہو پورا تو بھی پورا. اور سنو کان کھول کر قوم سے کہہ رہے ہیں حضرت شہبل کا, اب تو تم اپنی اس غلط رویش سے بہت بھلے چنگے اچھلتے کودتے نظر آ رہے ہو, تمہارے سوٹ بن رہے ہیں, تمہارے بنگلے بن رہے ہیں, تمہاری گاڑیاں ہر سال کے نئے ماڈل کی آ رہی ہے, تمہارے گھروں کے فرنیچر بدل رہے ہیں, تمہارے کارپیٹ بدل رہے ہیں. انی اراکم بخیر, میں تمہیں اس وقت بہت خوشحال تم نظر آ رہے ہو, میں دیکھ رہا ہوں تم کیا تھے, اب جیسے بھلے جیسے اچھلتے کودتے جیسی بغلیں بجا رہے ہو, کیسی رانوں پہ ہاتھ مار رہے ہو, ہم پہ پیسہ ہم پہ کاروبار, ہم پہ پیسہ ہم پہ کاروبار, ہم بزنس مین ہم بزنس مین ہم مارکیٹ کے مالک. انی اراکم بخیر, لیکن نبی ہیں جن کو خدا غیب کی باتیں بتاتے ہیں, تمہاری اس غلط رویش کے پیچھے کتنی بڑی مصیبتیں, کتنی بڑی پکڑ اور کیسی بڑی خدا کی گرفت چھپی ہوئی ہے. انی اخاف علیکم عذاب یوم محیط, مجھے دکھ رہا ہے. جیسے آپ نے کبھی سنا ہوگا یہ جو سیلاب آتے ہیں سمندر کے کنارے, مچھلی پکڑنے والے چپکی میں رہنے والے غریب اپنی مچھلی پکڑتے ہیں, بیچتے ہیں, اپنا کھانا کماتا کرتے. رات کو جو ہوا چلی اس ہوا میں اس دریا کے کنارے رہنے والے کو محسوس ہو گیا کہ یہ ہوا کوئی زبردست طوفانی ہوا ہے, صبح تک یہاں کسی کا پتا نہیں چلے گا, وہ راتوں رات اپنا بور یا بستر کھا کے مستقل ہو جاتا ہے. کہ اس کو انداز ہو گیا کہ یہاں تو نبی ہیں, نبی کہہ رہے ہیں, خوب کھاتے پیتے نظر آ رہے ہو, کپڑے بھی سردی کے الگ گرمی کے الگ, بیٹے کی گاڑی الگ, بچوں کی الگ, بیوی کی الگ, بیٹی کی الگ, شہر میں پھرنے کی الگ, دور سے جانے کی الگ, بہت اچھے چمکتے نظر آ رہے ہو. لیکن اس ہوا میں جیسے اس بچھیرے کو اس ماہی گیر کو اس مچھلی پکڑنا ہے بہت معمولی آدمی, لیکن اسے کانوں کی اس کی قوت شام کتنی تیز ہے کہ اس ہوا کی لہر میں پیچھے چھپا ہوا طوفان سنگائے سنگ رہا اور دکھائی دے رہا. نبی یہ کہہ رہے ہیں تمہاری چال پر, تمہارے ان کاروباروں پر, تمہاری سندی ماننے پر, تمہاری چوری اور جھوٹ پر, تمہارے سود پر, تمہارے خدا کی مخلوق کے حق مارنے پر, اس کے پیچھے مجھے نظر آ رہا ہے کسی دن خدا تمہیں پوری قوم کو گھیرے میں لے لے. قرآن شاہد ہے, تاریخ شاہد ہے, سیرت شاہد ہے, پوری قوم جو جن پہ دولت ہوتا, جن پہ مندروں کا, جن پہ بزنس کا, جن پہ امپورٹ ایکسپورٹ کے, جن کی زبانوں پر نعرے تھے, کہیں سے کہیں ان کا پتا نہیں. خدا خدا ہے, خدا خدا ہے, اس کے قانون اصل ہیں. فرعون کے واقعے کو ذکر کر کے دنیا بھر کے جتنے حکمران, دنیا بھر کے جتنے اپنی اونچی پوستوں پر, سب کے لیے لتکون لمن خلفک آیا, جتنے تیرے بعد تیری قسم میں آنے والے ہیں ان سب کے لیے عبرت کے واسطے ہم نے تجارت نجات دی. تاجروں کے لیے قوم شعیب علیہ السلام کے واقعے کو ذکر کیا, زمیندار جنہیں بڑی بڑی جن پہ زمینیں, گاؤں کے گاؤں, قصبے کے قصبے, بڑی آمدنیاں. قرآن نے یہ کہا تھا, بلدۃ طیبۃ ورب الغفور, کلوا من رزق ربکم واشکروا لہ. نبی نے آ کے کہا, یہ جو کچھ تمہارے پاس پیداوار ہے اور جو زمینوں کے راستے سے تمہیں نظر آ رہا ہے, یہ اللہ کی دی ہوئی روزی ہے, اس کو کھاؤ اور اللہ کی نعمتوں کی قدر کرو, شکر گزار رہو. شہر تمہارا بہت اچھا, اللہ تمہارے کیسے غفور و رحیم. فأعرضوا, قرآن کہتا ہے جب نبی نے اس کی دعوت دی تو نبی کو پیٹھ دکھا دی, کون اللہ, کس کی عبادت, کس نے دیا, ہم نے محنت کی ہے, ہماری ٹیکنالوجی نے جو ترقی کی ہے, ارے ساری عمر ساری دنیا ایک باری سے ایک پیداوار لیتی رہی, اب ہم نے جو کھاد بنائی ہے, ہم نے جو پانی کے چشمے بہائے ہیں, ہم نے جو نہروں کا نظام قائم کیا ہے, ہم نے جو سڑک باندھی ہے, جو بند باندھا ہے, ہمارے پاس سوکھ پانی کا اتنا ہے کہ اگر سالوں بھی قدرت نہ برسائے تو ہم خود کبھی یہ اتنا مستی میں متاؤ, مستی میں متاؤ, کوئی چھلے مت اڑاؤ اور بغلے نہ بجاؤ, خدا کا دیا ہوا ہے کھاؤ, اس کا جو حق بنتا ہے وہ دو. صاف دکھا دی, احراز بغاوت پر اتر آئے, بغاوت پر. خدا کو مانیں گے نہ خدا کی مانیں گے, نبی کو مانیں گے نہ نبی کی مانیں گے, جیسے چاہیں گے شادیاں رچائیں گے, جیسے چاہیں گے خدا کے دشمنوں کی نقالیاں اتاریں گے, جیسے ہم پہ پیسہ ہے ہم جو چاہے کر سکتے. فارسلنا علیہم سیل العرم, ہم نے ایک تباہ کن سیلاب بھیجا, بدلناہم بجنتیہم جنتین ذواتی اکل خمط واصل وشیء من سدر قدیم, ہم نے ان کے باغات کو بنجر بستیوں سے بدل دیا, پھولوں کو کانٹوں سے اور پھلوں کو پتھر بنا دیا. اور یہ سارا ذکر کر کے یوں کہا, ذالک جزیناہم بما کفروا, ہماری طرف سے ان سے کوئی زیادتی نہیں ہوئی ہے, یہ ان کی ہماری دی ہوئی جانیں, ہمارے دی ہوئے مال, ہماری دی ہوئی روٹی روزی, اس میں جو انہوں نے ناشکری کی ہے اور ہمارے احکامات توڑے ہیں, اس کے بدلے میں ہم نے ان کو سزا دی ہے. اور وہاں جیسے فرعون کو کہا, فاليوم ننجيك ببدنك, تجھے محفوظ اس لیے کرا رہے ہیں کہ تیری قسم کے تیرے نعرے لگانے والے قیامت تک جتنے آئے ان کی آنکھیں کھلے. ایسے ان کے واقعے کو ذکر کر کے یوں کہا, وهل نجازی وهل نجازی اِلَّا الْفَقُورَ, تم پہ جو باغات ہیں, تم پہ جو زمیندارا ہے, تم پہ جو روٹی روزی ہے, اور تمہاری جو اپنی رویش و رفتار ہے, اور اس پر جو ہم نے تمہارے ساتھ یہ کیا ہے, اور اس راستے سے آنے والے جب ان کی زندگیوں میں دین کی طرف خدا رسول کی طرف جو پیٹھ دکھائیں گے اپنی منمانی کریں گے ہم ہر نا بدلے کے ساتھ ہر نا شکرے کے ساتھ وہ کریں گے جو تمہارے ساتھ کیا. قرآن تو قرآن ہے, یہ یوں ہی کہا ہے حد الناس ہر ایک کے لیے رہبر ہے. اور میں جب اس کو اپنی چٹانوں کی طرح گھمن تھا ان کا آپ نے ذکر کر ایک قوم تھی جس کے سب چیز سات ہاتھ لانے تیس ہاتھ توڑے کوئی راج افاہ بودا پارے آپ اور محبود اللہ مالم بن کی لاہی غیر قوم کی طرف اللہ نے حضرت حضرت علیہ السلام کو بھیجا. انہوں نے آ کے کہا قوم اللہ کی عبادت کرو, اس کے حکموں کو سمجھو, اس کے حکموں کو اپنی زندگی میں جگہ دو. اس کے علاوہ تمہارا معبود ہے کون؟ اسی نے تمہارے لیے زمینیں, اسی نے تمہارے لیے آسمان, اسی نے ایک اکیلے نے سارا سب کچھ اپنی قدرت سے کیا ہے اور صرف تمہارے لیے کیا ہے. کہ تم تو اتنے اونچے ہو کہ فرشتوں کو بھی تمہارے سامنے جھکا دیا. وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً. فرشتوں سے سجدہ کروایا تھا کہ فرشتے جیسی طاقت کو تمہارے سامنے جھکایا, لیکن تمہیں اللہ نے بنایا ہے اپنے سامنے جھکنے کے لیے. تم دولت وہی کو خدا ماننے لگے, تم عہد اور کرسیوں کو سب کچھ سمجھنے لگے. خدا خدا ہے, مان جاؤ, توبہ کر لو, استغفار کر لو, اپنی غلطی ہوئی پہ ندامت کے آنسو بہا لو, صحیح راستے پر آنے کا عزم و ارادہ کر لو. آج یہ ہاں مولیوں کا سب کام یہی ہے. آج یہاں وہ تو جنت بیان کرتے ہیں, دوزخ بیان کرتے ہیں, عذاب تو آپ لوگوں کو دھمکاتے ہیں. ارے نیاز کرو جیسی جی میں آئے, مان جاؤ نہیں جی اتنے لمبے پد تم کیا دوستی ہو. وہ اللہ بڑی قدرت والا اور اس کا بھیجا ہوا پیغمبر جو اولو العزم پیغمبروں میں سے اور اتنا نہیں جن کو آدم ثانی کہا گیا, اس گھر کا بچہ کتنے بڑے باپ کا بیٹا ہے, کتنے بڑے باپ کا بیٹا ہے. نبی کو دیکھ رہا ہے, وہی سن رہا ہے, چار رحمتیں ہی رحمتیں ہیں. لیکن صاحب زادے بلند اقبال آج کل کہتے ہیں غلام زادہ ہے, آپ نظر کرم کا توجہ ڈال دیجئے. تو کیا توجہ ڈالیں, یہ تو توجہ لینے کے پھیر میں ہی نہیں, یہ تو کسی اچھوں کے پاس بیٹھنے کو تیار ہی نہیں, یہ تو مسجد میں آنے کو تیار ہی نہیں. شیخ سعدی رحمت اللہ علیہ نے لکھا ہے, بات سمجھا رہے ہیں, بیٹے ہم تو ہر وقت اللہ کے حکم کے تابع ہیں. انہوں نے یوں کہا کہ کشتی بنا دو, لوگوں نے مذاق بہت سی اڑایا, لیکن ہم نے تو وہ کیا جو ہمارے رب نے کہا. لوگوں نے پوچھا بھی آپ کے رب نے کشتی کیوں بنوائی, کہ یہ ماننے والوں کو کنارے لگائیں گے, نہ ماننے والوں اور باغیوں کو نہ فرمانوں کو ڈبوئیں گے. ارے یہاں کہاں ڈبوئیں گے, پانی کی تو کوئی شکل نہیں. ہاں جی میرا لوگ کل امن ہوا پیشہ, سمندر کو خشک کر دے, خشکی میں سمندر بنا دے. میرا لوگ سیلاب کبھی نور کہاں سے آئے گا؟ جی تنور میں سے پانی آئے گا. سنو نبی نور کی بات, سنو نبی نور کی بات. آج سنتے کنویں سے پانی, تنور سے روٹی, تنور سے آگ. نبی نور کہتے ہیں کہ تنور سے پانی آئے گا. جی میں جس اللہ کی دعوت دے رہا ہوں, میں جس اللہ کی طرف تمہیں بلا رہا ہوں, وہ کاغذ کا نہیں ہے, وہ برف کا نہیں ہے, وہ پتاشا نہیں ہے, وہ لکڑی کا نہیں ہے جو جل جائے, جل جائے, پگھل جائے. میرا اللہ بڑی قدرت والا ہے. سمجھا رہے ہیں صاحبزادے کو, یا بنیر تب مانا بلا تک مال. یہ رشتے آنکھوں دیکھی کی بنیاد پر ہے, تو اپنی راہ بدل. لے کے بیٹے کی بنیاد بھی بوئی بدل, بوئی بن گئی تھی. ساری رات بنی یاد ملتا, باہر نظر آ رہا تھا, اس کی چوٹی نظر آ رہی تھی, یہاں کہیں پانی کی کوئی شکل نظر نہیں آ رہی تھی. آنکھوں دیکھی پر زندگی کی بنیاد. ارے ابادی پانی آئے گا, سیلاب آئے گا, کہاں تک آئے گا؟ دیکھ دیکھ یہ پہاڑ. بیٹا ساوی راج بنی یاسمنی من الماء قال لا عاصم اليوم من امر اللہ الا من رحم. بیٹے یہ جتنے نقشے آنکھوں سے نظر آ رہے ہیں, پہاڑوں کے, حکومتوں کے اور ہتھیاروں کے, زمینوں کے ٹکڑوں کے, سونے چاندی پیٹرول پلاٹینم کے کنوں کے, یہ جتنی شکلیں نظر آ رہی ہے, یہ تو خالی برتن ہیں. آج تو وہی بچے گا, آج تو وہی بچے گا جسے اللہ بچائیں گے. بہت بڑے باپ کے بیٹے ہیں, بڑے پرانوں کی اولاد ہے, اور بڑے اونچے خاندان. خدا کے ہاں من پتا بھی عمل ہوں لم یصلح بھی نسب. محمد صلی اللہ علیہ وسلم نے فرمایا قیامت کے میدان میں جس کو اس کا عمل پیچھے ڈال دے گا, اس کا حسب نسب آگے نہیں بڑھا سکے. اور یہی بات حضرت عمر رضی اللہ تعالیٰ نے مشرکین مکہ سے کہی. ایک دن حضرت عمر رضی اللہ تعالیٰ کے گھر میں سارے شرفا اور مشرکین کے ناک والے اونچی حیثیت رکھنے والے بیٹھے ہوئے. اتنے میں آئے حضرت بلال, حضرت خباب, حضرت عمار بن یاسر رضی اللہ تعالیٰ عنہم اجمعین. ان کی قسم ایک آئے, دو آئے, جیسے جیسے آئے حضرت عمر رضی اللہ تعالیٰ سے کہتے بھائی ذرا تم پیچھے سر کو ان کے بھیجے دو, پیچھے سر کو ان کو بھیجے دو. اب ایک دو تین چار وہ آئے تو جتنے پہلے سے وہ لمبی ناک والے بیٹھے ہوئے تھے وہ پیچھے سرکتے سرکتے دروازے سے باہر نکل گئے. اور یہ فقرائے مہاجرین لوگوں کو اپنی انسنٹ کا بہت خیال ہوتا ہے, ہمیں کچھ سمجھتے ہی نہیں, ہماری کوئی حیثیت ہی نہیں, ہماری کوئی ویلیو ہی نہیں. ایک نے پیچھے سے کہا یدا مال عمر یدا ہونا وہ ادرو ابیدنا. ارے عمر کو کیا ہو گیا, ہمیں پیچھے دھکیل رہا ہے, اور کل تک یہ بلال جو ہمارا غلام تھا اسے آگے بڑھا رہا ہے. حضرت عمر کو چھیڑنا آسان تھا, شیطان کی بھی ماں بن رہی تھی, وہ بھی کلی بدل کے جایا کر رہا تھا, جاتا تھا. حضرت عمر رضی اللہ تعالیٰ فرمائے سن, یہ جو آج اس مجلس میں میں نے کیا ہے, اگر میری یہ صدیق اکبر رضی اللہ تعالیٰ نہ ہوتے تو وہ بھی یہی کرتے, اور اگر حضور پاک صلی اللہ علیہ وسلم تشریف فرما ہوتے تو آپ بھی یہی کرتے. اور سنو, کان کھول کر سنو, خطرہ اس کا ہے خدا قیامت کے میدان میں کہیں تمہارے ساتھ یہ نہ یہ کہنا تھا کہ سارے اونچے نیچے ہونے لگے. ارے یہ تو بڑی رسوا, ارے یہ تو بڑی ذلت, بڑی امیر المومنین اس دن کی رسوائی سے, اس دن کی ذلت و خاری سے بچنے کا کوئی راستہ, یہ راستہ یہ جن کو آگے بلایا ہے اور تم پیچھے ہوئے ہو, جانتے ہو کون ہے؟ نبی کی آواز میں سب سے پہلے آواز ملانے والے, نبی کی بات پر, نبی کی دعوت پر لبیک کہنے والے, جانے کھپائی, مال لگایا, زخم برداشت کیے, گھروں میں فاتح آئے, نبی کا ساتھ نہیں چھوڑا. اس دن کی رسوائی سے بچ, اس کی امید یہ تو ذہن سے نکال دو کہ تم بلال و خطاب و خبیر اور عمار بن یاسر رضی اللہ تعالیٰ اور ان میں سے کسی سے آگے بڑھ سکو, اس کا تو خیال نکال. ایک بات کی امید کی جا سکتی ہے, جہاں ان کے پسینے بہے ہیں وہاں تمہارے خون بہ جائیں, تم شہادت کے جام پی لو, ہو سکتا ہے خدا تمہارے خون کو ان کے پسینوں کے برابر قرار دے کر ان کے جھنڈے کے نیچے کھڑے ہونے کے قابل بنا دے. من بب آدھی عمل ہوں لب بھی نصب پیغمبر ہیں, بیٹے کو سمجھا رہے ہیں. اب بیٹا وہ آنکھوں دیکھی کی بنیاد, جیسے آج ساری دنیا کے انسانوں کی بنیاد آنکھوں دیکھی پر, کسی کو بل, کسی کو آزاد, کسی کو کارخانہ, کسی کو دولت, کسی کو زمیندار, کسی کو بدھ, جو کسی کو نظر آنا اس سے لگ رہا. صاحبزادے نے بہت دیکھا اس آنکھوں دیکھی پر. اب باجی سمجھا رہے ہیں, بیٹے یہ تو آنکھوں دیکھا ہے لیکن اس سب کے پیچھے اللہ کا ایک غیبی نظام ہے. تم بہانا آ جاؤ, بیٹھ جاؤ, سب میں سوار ہو جاؤ, نبی کے کام کو کام بنا لو, نبی کی سوچ کو اپنی سوچ بنا لو, نبی کے کلن کو اپنی کلن بنا لو. نبی نے جس طرح تمہیں مسجد سے جوڑا تھا مسجد سے جڑ جاؤ, نبی نے جس طرح تمہیں دعوت پر اور تعلیم پر اور تزکیے پر اور اس کی دعوت کو لے کر عالم میں پھرنے پہ لگایا تھا, دوبارہ لگ جاؤ. یا بنے یہ سب مانا بیٹے آ جاؤ ہمارے ساتھ سوال ہو جاؤ. ابھی پہاڑ ہے, دولت ہے, عہدہ ہے, ہوش ہے, کیا کہتے ہیں, ہوش ہے, اختیارات ہیں, ہماری حیثیت ہے, ہم جس کو یس کہہ دیں یس, جس کو نو کہیں وہ نو, ہماری یس نو سے نہیں بدلتی, ہماری نو یس سے نہیں بدلتی. بیٹے بیٹے مان جا, بیٹے مان جا, جس نے تیرا دماغ خراب کر رکھا ہے, جس نے تیری غلط رہبری کر رکھی ہے, جس سے تو نے دوستیاں گانٹ رکھی ہے, جن کو تو اپنا خیر خواہ سمجھ رہا ہے, یہ تو تجھے کاشر زہر دے رہے ہیں. اسی کو شیخ سعدی رحمت اللہ نے فرمایا ہے, پدر پسرے نو, پسرے نو با بتا پھر سر خاندان دش گم کر. نبی کا بیٹا ہے, کتنے بڑے باپ کا بیٹا ہے, دوستیاں آباشوں سے, دوستیاں لفنگوں سے, دوستیاں اغراض والوں سے ہماری غرض پوری ہو جائے گی, ہمارا مسئلہ ہو جائے گا, دو کوریاں مل جائیں گی, دو چیزیں مل جائیں گے, ہماری واہ واہ ہو جائے گی. کسر نور بابدا بے نشر خاندان نبوت شروع کر. جن کو خیر خواہ سمجھ رہا تھا وہی اس کے ایمان کے داتو تھے, وہی اس کی عفت و دامدامنی کے داتو تھے, وہی اس کے اخلاق کا دیوالیہ نکالنے والے تھے. بات کہتے رہے, آ جاؤ, بیٹھ جاؤ, ہماری مان لو, ہماری دعوت کو قبول کر لو. نہیں جی, ঝড় হে বরন্দি হেসিয়ত হে মকাম হে গদ্দি হে হল হে বাত হই রই থি কাল ইয়া বুনিয়া তুম মানা ওয়ালা তুম আল আবি আবি ইয়ে বাত বাপ বেটো মে হো রই থি বাপ কা ঘড়া ভর চুকা তা ওয়াহা রবাইনহুম আল মাউত وحال بينهما الموت فتان من المغرقی باپ نے نجات پائی اور بیٹا ایک رو کی موج میں جو آیا ہے تو آج تک کہیں پتا نہیں خدا خدا ہے خدا خدا ہے خدا ہمیں تمہیں ان واقعات کی روشنی میں محمد صلی اللہ علیہ وسلم کا امتی ہونے کے ناطے ہمیں کرنا کیا تھا اور ہم نے کیا کیا ہے جانے کہاں لگانی تھی مال کہاں لگانا تھا مسجدوں میں کتنا آنا تھا اس مسجد سے کتنے پودے پاس کرانے تھے دنیا والوں کو کیسے سمجھانا تھا خالی برتن ہے اس میں سے عزت نہیں آتی اس میں کامیابی نہیں آتی اس کو تو مسجد میں آ کر سیکھو دودھ ڈالی میں دودھ ڈالا جائے گا تو ہی دودھ آئے گا اور اگر دودھ ڈالی میں چینی ڈالی تو چینی آئے گی تمہاری حکومتوں میں تمہاری تجارتوں میں تمہارے کاشتکاریوں میں تمہارے نقشوں میں اگر خدا عزت ڈالے گا تو عزت ملے اور اس کے یہاں کے ضابطے کہ وہ مولانا محمد یوسف صاحب اللہ علیہ فرمایا کرتے تھے مسجد نبوی کے بنیادی عملوں میں ایمان کی دعوت تھی تعلیم کے حلقے تھے محمد صلی اللہ علیہ وسلم علی نماز تھی اللہ کا ذکر تھا آنے والوں کی خدمت گزاری کہ جب تمہاری مسجدوں میں یہ ہونے لگے گا جب باہر جا کر گھر گھر کی ملاقاتوں میں انہیں سمجھا کر مسجد سے جڑنا مسجد میں آنا اور مسجد کے عملوں میں لگنا اور یہ باور کرانا اور یہ یقین کروانا کہ باہر جتنا ہے وہ ریت کا میدان ہے جس کو جہاں سے نظر آتا ہے وہ آنکھوں کا دھوتا ہے حقیقت وہ ہے جو محمد صلی اللہ علیہ وسلم لے کر آئے ہیں اور اس کی بنیاد مغیبات ہے ایمان اعمال الذین یؤمنون بالغیب ویقیمون الصلاۃ غیب کی باتوں پر ایمان بدن سے نکلنے والے اعمال صحیح ہو جائیں اور جو کچھ تمہارے پاس خدا کا دیا ہوا ہے اسے ان دونوں طاقتوں کے اور دونوں چیزوں کی دعوت کو لے کر دنیا میں پھرنے پر خرچ کرو لیکن تمہارا یہ خرچ کرنا اس وقت صحیح ہوگا جب تمہاری کمائیاں صحیح ہوں گی ورنہ مسجد بنانے میں پیسہ غلط درجے میں سب غلط اس سے جو بڑا اسی لیے اگر بنیادیں اس پر نہ رہی تو ان مسجدوں پر قیامت آئے گی مدرسوں پر قیامت آئے گی یوں شکو ہی آتی ہے الناس زمان لا يبقى من الاسلام الا اسمه ولا يبقى من القرآن الا رسمه ومساجدهم عامرة وهي خراب من الهدى وعلماؤهم شر وعلماؤهم شر تحت عديم السماء منهم تبدأ الفتنة وفيهم تهون اگر بنیادیں مغیبات کی نہ رہی اور تمہاری بنیادیں مشاہدات کی ہو گئی تو پھر اسلام زبان کی نوکوں پر قرآن کا پڑھنا پڑھانا دنیا میں جیسے قوموں کے علاقوں کے برادریوں کے رسومات اور رواج ہوتے ہیں یہ بھی تمہارا بھی ایک رواج بن جائے قرآن والا عقیدہ قرآن والا ایمان قرآن والے اخلاق قرآن والا تقویٰ قرآن والا توکل قرآن والا خدا کا تعلق کہ وہ سب زندگیوں سے ہوا ہو جائے مسجدیں پانچ منزلہ سات منزلہ چار منزلہ اتنی لمبا اتنی چوڑا اتنا یوں اتنی پیسے اتنی گھڑی وہی خراب من الہدا مسجدیں بن رہی ہے بہت عالی شان لیکن ہدایت کے اعمال سے ویران, ربتیں ہیں, الزامات ہیں, تہمتیں ہیں, نمازیں آگے پیچھے ہو رہی ہیں. جب مدارس کی بنیاد پر مسجدیں ویران اعمال سے خالی, علماء کہ ان کی وجہ سے کتنے جاگیں گے, یہ کہ اب انتظار کرو گے, اب انتظار کرو, خدا آسمان کو توڑے گا, زمین کو پھوڑے گا, پہاڑوں کو اڑائے گا, سمندروں میں آگ جب آگ جلائے. جب کیا ہوا کہ ایسے مدرسے والے, ایسے مسجد والے, ایسے مسلمان جو کہتے ہیں لا الہ الا اللہ, لا الہ الا اللہ, اندر میں اللہ کا غیر اتنا بیٹھا ہوا ہے کہ قبرستان میں بھی خدا یاد نہیں آتا, مسجد میں بھی خدا یاد نہیں آتا. جب ان پر رکھ کر قیامت آئے, یا تو ان کو خدا نے دوسرے رخ پر اتنا نوازا ہے کہ اگر مسجدیں, مولانا محمد یوسف صاحب رحمۃ اللہ علیہ فرماتے تھے, اگر ہماری مسجدیں مسجد نبی کے نمونے پر آ جائے, وہ ایمان کی دعوت, وہ تعلیم کے حلقے, وہ آنے والی جماعتوں کو سینے سے لگانا, وہ ان کی تعلیم اور تربیت, وہ ہر ایک کے اندر آخرت کا ذکر, ہر ایک کو نبی کی نیابت اور نبی کے غم کا غم, اگر یہ آ جائے تو یوں فرماتے تھے, یوں فرماتے تھے کہ جو غیبی مددیں, جو رحمتیں, جو برکتیں, جو حفاظت اور جو خدا کا پیار مسجد نبوی والوں کے ساتھ ہوا, خدا ہماری ہر مسجد کے کی جماعت کے ساتھ اور مسجد کے مسلموں کے ساتھ کرے. دونوں رخ ہیں, اللہ نہ کرے اگر ہمارا پڑھنا پڑھانا رواج ہے, ہماری مسجدوں میں غیبتیں اور الزامات ہیں اور اعمال سے زندگیاں دوچر چلی پر اللہ بھلی کرے گا. ارے تمہارے یہاں کشت ہوتا ہے, تمہارے یہاں سہرولا, بھائی تیرا سہرولا کب لگ رہا ہے, میری اپنی مسجد کا کشت کب ہو رہا ہے, تو اپنے تو محتاج سمجھ کر تعلیم کے حلقے میں کب بیٹھتا ہے, اپنا فکر تو کر کہ جب اس سے ویران ہو جائیں گے تو مسجدوں بدستر خدا قیامت قائم رہیں, مدرسوں پتھر خدا قیامت قائم کرے. ایسے مسلمانوں پر رکھ کر کہ جن کا کلمہ داواں دور, جن کا کلمہ زبانوں کی نوک پر کہتے ہیں لا الہ الا اللہ, اور 24 گھنٹے ہونے کو بولتے سنتے سوچتے ہیں اللہ کے غیر سے کہ ان پر قیامت آئے. اس لیے یاد رکھنا میرے دوستو, صرف مجمع کا جمع ہو جانا, تقریریں ہو جانا اور مذاکرے ہو جانا اس کی حد تک نہیں ہے. ہر ایک کو اپنا کلمہ صحیح بنانے کا فکر کرنا ہے, ہر ایک کو اپنی نماز کو جاندار بناتے ہوئے دعوت اور دعا کے ذریعے, دعوت اور دعا کے ذریعے گھر کی سوئی تاگے کی ضرورت سے لے کر جنت کے داخلے تک کے سارے مسائل کا حل اپنی ذات کے دعوت دعا کے ذریعے اور نمازوں کے ذریعے حل کرواتے ہوئے عالم کو دکھانا ہے, لوگوں تم جس کے لیے اپنے مسائل کو مر رہے ہو اور جن مسائل کے لیے تھک رہے ہو, یہ تو ریتیلا میدان ہے, آؤ ہم تمہیں راستہ دکھاتے ہیں. من اصلح ما بینہ وبین اللہ, اصلح اللہ ما بینہ وبین خلقی. محمد صلی اللہ علیہ وسلم نے فرمایا تھا جس نے اپنے اور اللہ کے ساتھ کے معاملے کو ٹھیک کر لیا, اللہ خود اس بندے کے اور ساری مخلوق کے ساتھ کے معاملے کو ٹھیک کر لیا. اس کے لیے سب سے پہلے مجھے ہمارا یہ پورا مجمع اور جہاں آواز جا رہی ہے اور ہماری دعوت, ہماری دعوت تو دنیا کے ہر فرد بشر, ہر ایک اپنی پچھلی پر ندامت کے آنسو بہاتا ہوا, اللہ سے معافی مانگتا ہوا, بار بار صلات توبہ, بار بار صلات توبہ, بار بار استغفار کرتا ہوا, عزم و ارادے کے ساتھ آج کے بعد نبی کے کام کو کام بناؤں گا, نبی کی چال چلوں گا, مسجدوں سے وابستہ ہو جاؤں گا, اپنے محلے کے ہر فرد کو مسجد سے جوڑوں گا, ہر ایک تعلیم میں بیٹھنے والا, ہر ایک کشتیں کرنے والا, ہر ایک ایمان کی دعوت دینے والا, ہر ایک اللہ کے نام کی رگ لگانے والا, اور ہر ایک دنیا کے چار کونوں میں بسنے والے انسانوں پر تنہائیوں میں آنسو بہانے والا ہے اللہ, یہ تیری مخلوق ہے. اگر یہ آنکھوں دیکھی کی بنیاد پر چلتے رہے اور اسی پر مرے تو یہ تو گمراہی کی موت مریں گے. اے خدا تو انہیں مقصاد کی بنیادوں پر اٹھا تاکہ یہ ہدایت پر آئے اور ہدایت والوں کے ساتھ نبیوں صدیقوں شہیدوں کے ساتھ. خدا مجھے تمہیں قبول فرمائے, تم بھی ارادے کرو میں بھی ارادے. میرے محترم دوست بزرگ حضور صلی اللہ علیہ وسلم ہجرت کرار پرے যখন মদিনাতে পৌঁছলেন তো মদিনাতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ বানাইলেন. মসজিদ বানানোর পরে সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন যারা বিভিন্ন জায়গা থেকে হিজরত করে আসছে, আগে ঈমান আনছিলেন তারা এবং নতুন যারা ঈমান আনতেছিল সকলকেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের আমালের মধ্যে বসাইলেন. মসজিদের আমালই ছিল ঈমানের হালকা বানানো, গায়েবের আলোচনা করা, আল্লাহ তাআলা থেকে হয়, আল্লাহ তাআলা সর্বশক্তিমান, আল্লাহ তাআলার হাতে সবকিছু, ইজ্জত আল্লাহ তাআলার হাতে, বেইজ্জতি আল্লাহ তাআলার হাতে. অর্থাৎ আল্লাহ তাআলার উপরে ঈমান আনার জন্য যে কোরআন এবং হাদিসের মধ্যে, কোরআনের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতের মধ্যে আল্লাহ তাআলার উপরে ঈমান আনার মধ্যে যে তরবিব ছিল, এই ঈমানকে পরিপূর্ণ করার জন্য ঈমানের হালকার মধ্যে বসাইয়া সকলকেই এই ঈমান, সকলের ঈমান যাতে পরিপূর্ণ হয় এটার জন্য একটা মেহনত চলতেছে. মেরে মোখতারাম দোস্তার বুজুর্গ এই কথাটাই আগে বলছিলেন যে হযরত ইউসুফ তাই হযরত ইউসুফকে বলতেন যে উম্মতের মধ্যে সবচেয়ে উম্মতের অবনতির মূল কারণ যেটা সেটা হলো দুইটা, উম্মতের অবনতির মূল কারণ হলো দুইটা. একটা হলো উম্মতের মিলিত হওয়ার জায়গা পরিবর্তন হয়ে গেছে, একত্রিত হওয়ার জায়গার পরিবর্তন, স্থানের পরিবর্তন হয়েছে. আর একটা হলো যে বুনিয়াদের উপর উম্মত একত্রিত হবে ওইটার পরিবর্তন হয়ে গেছে, যেই ভিত্তিতে উম্মত একত্রিত হবে ওইটার পরিবর্তন হয়ে গেছে. বলেন তিনি বলতেন উম্মত আজকে হোটেলে জমা হয়, উম্মত আজকে ক্লাবে জমা হয়, মাঠে জমা হয়, চায়ের স্টলে জমা হয়, অনেক জায়গায় একত্রিত হয়েছে উম্মত. কিন্তু উম্মতের জায়গা একত্রিত হওয়ার জায়গা যেটা সেটা এইগুলো সমস্ত কাজ স্থানগুলো ছিল না, সেগুলো সেটা ছিল একমাত্র মসজিদ. ওই মসজিদ থেকে মাল বিচ্ছিন্ন হয়ে গেছে, বিক্ষিপ্ত হয়ে গেছে. আর উম্মতের একত্রিত হওয়ার বুনিয়াদ ছিল ইমানের হালকা, ইমানের হালকার বুনিয়াদে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে সর্বপ্রথম মসজিদ মদিনাতে মসজিদ বানানোর পরে সর্বপ্রথম ইমানের বুনিয়াদের উপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতদেরকে জমা করছিলেন. তো মেরে মহতরম দোস্তো বুজুর্গ বলেন যে যতদিন পর্যন্ত ইম্মত মসজিদে নববীতে ইমানের দুনিয়াদের উপর জমা হইতেছিল, ইমানে আলোচনা সেখানে হইতেছিল, তালিমের হালকা সেখানে চলতেছিল, আল্লাহর হুকুম মতো চললে কি লাভ, আল্লাহর হুকুমকে বিনষ্ট করার কি ক্ষতি, নবীর তরিকা অনুসরণের মধ্যে কি লাভ, নবীর তরিকাকে ছেড়ে দেওয়ার যে কি ক্ষতি, এটার আলোচনা তালিমের হালকার মধ্যে হইতেছিল. যার কারণে একদিকে আল্লাহ তাআলার আযাবের ভয় পয়দা হইতেছিল আর একদিকে হুজুর আল্লাহ তাআলার রহমতের আশা পয়দা হইতেছিল. উম্মতের অবস্থা এমন হয়ে গেছিল যে তারা চোখে দেখাকে আর দেখতে রাজি নাই, জিনিসের থেকে হওয়া, বস্তুর থেকে হওয়া, বাগানের থেকে হওয়া, ক্ষেতের থেকে হওয়া, চাকরির থেকে হওয়া, ব্যবসার থেকে হওয়া, এটা তারা শুনতেও রাজি নাই, এটা তারা দেখতেও রাজি নাই, এটা তারা বুঝতেও রাজি নাই, ওর থেকে বিশ্বাসও তাদের উঠে গেছে. যার কারণে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কখনো বলতেন যাও তোমরা এদিকে চলে যাও, এখানে যারা আছো তারা এদিকে চলে যাও, এ পাশে যারা আছো তারা এদিকে চলে যাও, এই ডান দিক ওনারা ওই জায়গাতে যাওয়ার পরে তোমাদের কাছে যে কাগজটা আছে লেখা আছে আটকান আছে এটা খুলবা, খোলার পরে এখানে লেখা আছে তোমরা কোথায় যাবা ওইদিকে চলে যেও. বাম দিক ওনাদেরকে বলতেন অমুক জায়গাতে যাওয়ার পরে তোমাদের কাছে যে চিঠিটা দেওয়া হয়েছে সেটা খুলবা, খোলার পরে ওইখানে তোমাদের রোগ লেখা আছে ওখান থেকে ওইদিকে চলে যেও. মেরে মুখতারাম দোস্তার বুজুর্গ সাহাবদের মধ্যে কেউ কোনদিন মুহূর্ত কালের জন্য কোন আপত্তি করতেন না, কারণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা জিনিসের উপর উম্মতকে উঠেছিলেন, এক হলো মসজিদকে একত্রিত, মসজিদে একত্রিত হওয়া, আর একটা ইমানে হালকার মধ্যে মশগুল হয়ে যাওয়া, আর তাদের ডাকার বুনিয়াদ ছিল আওয়াজ ছিল আসসালাতু জামিআ, এই আওয়াজ হলে চতুর্দিক থেকে এসে যেতেন, কোথায় যাইতে হবে, কত দূরে যাইতে হবে, এটা কোন আলোচনার ব্যাপার ছিল না। ওই আওয়াজ পুরুষরাও শুনতেন, ওই আওয়াজ মাবুনেরাও শুনতেন। মাবুনেরা কোনো চিন্তা করতেন না যে তাহলে কি ওগুলো চলে যাবে নাকি আবার কোথাও, এরকম চিন্তা করতেন না। তো মেরে বস্তা দোস্তা বুজুর্গ, এটা ছিল ইমানের হালকার মধ্যে বসার কারণে ওনাদের আল্লাহ তাআলার উপর বিশ্বাস, গায়েবের উপর বিশ্বাস, গায়েবের উপর ইয়াকিন, আল্লাহ তাআলার খাজানার উপর ইয়াকিন, আল্লাহ তাআলার রহমতের উপর ইয়াকিন, আল্লাহ তাআলার নুসরতের উপর ইয়াকিন, আল্লাহ তাআলার মদতের উপর ইয়াকিন হয়ে গেছে। ওনাদের সিদ্ধান্ত ছিল যে আমাদের জান, আমাদের মাল, আমাদের সময়, আমাদের সবকিছু আল্লাহ তাআলার দিনের জন্য, দিন আমাদের ভিতরে সারা নিয়তে দিন কি করে ছাড়া, এটি ছিল ওনাদের উদ্দেশ্যটা বুঝে গেছিলেন। এই জন্য কেউ কোনোদিন কোনো আপত্তি করেন নাই, কেউ কোনোদিন কোনো আপত্তি করেন নাই। হযরত ইউসুফ রহমাতুল্লাহ বলতেন যে জমা হওয়ার জায়গা তো এটা ছিল আর জমা হওয়ার আমল ছিল এটা, কিন্তু এখন বদল হয়ে গেছে। বলতেন যে তোমার মানুষদেরকে বুঝাও, মসজিদ থেকে মসজিদে যারা একত্রিত হবে জমা হবে, ইমানের বসবে, ইমানরা শুনবে, তালিমের হালকাতে বসবে, আল্লাহ তাআলার জিকির করবে, নামাজের ইসলাহ করবে, নামাজকে সঠিক বানাবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বলছেন এভাবে নিজে নামাজকে বানাবে। তারা বাইরে যেয়ে কি করবে, বলে যে তারা বাইরে যেয়ে বলবে এই তোমাদের কাছে যা যা আছে না, এই পাত্রগুলা, তুমি ব্যবসায়ী, ব্যবসা নামক পাত্র তোমার কাছে আছে, তুমি শিল্পপতি, শিল্প নামক পাত্র তোমার কাছে আছে, তুমি জমিদার, জমিন নামের পাত্র তোমার কাছে আছে, তুমি বড় বড় পোস্ট পজিশন আলা, তুমি রাজত্বের মালিক, এই সবই হল পাত্র, এগুলা খালি পাত্র, এগুলা খালি পাত্র, খালি পাত্র থেকে কিছু বের হয় না, খালি পাত্রের থেকে তো পাওয়ার আশা করা যায় না, যদি ওটা ওটার মধ্যে যা ঢালে তাই ওখান থেকে বের হয়। বলে সব খালি, সব খালি পাত্র। বেশাল দিতেন যেমন একটি সেট, যার মধ্যে তার সমস্ত সরঞ্জামাদি থাকে, কতগুলা কাপ থাকে, দুধ রাখার একটা পাত্র থাকে, চিনি রাখার একটা থাকে, লিকার রাখার কেটলি থাকে, এগুলো যদি সব খালি হয় তো ওই কেটলিটা কাজ করলে কি লিকার বের হবে? চিনিটার পাত্র যেটা আছে ওটার মধ্যে চামচ ঢুকে যদি আনা হয় চিনি বের হবে? হবে না, কারণ পাত্রই পাত্রই যথেষ্ট না, পাত্রের মধ্যে রাখতে হয় তারপরে আসে, তারপরে পাওয়া যায়। মেরে মহতরা দোস্ত বুজুর্গ বলেন হাজির বলছেন যে এইগুলা ও ব্যবসায়ীরা, ও চাকরিজীবীরা, ও রাজত্বের মালিকেরা, তোমাদের এগুলো সবই খালি পাত্র, ও জমিনদারেরা, তোমাদের সবই এগুলো খালি পাত্র। আর মসজিদ হলো কোঠা পোড়া পোড়া করার জায়গা, মসজিদ হলো কোঠা পোড়া করার জায়গা। যেমন নাকি বিভিন্ন দেশে বিভিন্ন অঞ্চলে রেশন কার্ড দেওয়া হয়, রেশন কার্ডের কার্ডটা নিতে হয় একটা অফিস থেকে, সেখানে যেতে হয়, জিজ্ঞেস করে লোক কয়জন, বয়স কত, বাচ্চা কয়জন, বুড়ো কয়জন, বাড়ির নাম্বার কত, এ নাম্বার কত, সে নাম্বার কত, সব কিছু নিয়ে এখানে কোঠা নিয়ে আসতে হয়, আর ওটা পাওয়া যায় আর এক জায়গাতে। মেরে মহতরা দোস্ত বুজুর্গ, মসজিদ হলো কোঠা পোড়া করার জায়গা, যে তার পাত্র কিনে মসজিদে আসবে না। মেরে মহতরা দোস্ত বুজুর্গ, অতীতে যারা পাত্রওয়ালারা মসজিদে আসে নাই, আল্লাহ তাআলা তাদের সাথে যে আচরণ করছেন কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বিস্তারিতভাবে বলে দিচ্ছেন। এক পাত্রওয়ালা ছেলে ফেরাউন, তার ধ্বনি ছিল, তার নারা ছিল আলাইকালি মুলকু মিশ্র বাহাদিহিল আনহার তাজি মিন তাহতি, এই মিশরের জল স্থলের উপরে কি আমার রাজত্ব না, এই মিশরের জলভাগের স্থলভাগ এটিকে আমার অধীনে না, নারা ছিল মেরে বক্তরাম দোস্তার দুর্গ। কিন্তু যেই জীবন যাপন করার জন্য, যেই জীবনকে গ্রহণ করার জন্য ফেরাউনকে দাওয়াত দেওয়া হয়েছিল, ফেরাউন এই জীবনকে গ্রহণ করেনি, আল্লাহ তাআলা তাকে ছাড়ে নাই, আল্লাহ তাআলাকে ছাড়ে নাই। এই কথা ধারণা করা মূল ভুল। রাজত্ব হবে তো শান্তি হবে, ইজ্জত হবে, রাজত্ব যখন আসে ইজ্জত হবেই, সম্পদ আসে তো শান্তি হবেই। যখন নাকি বড় বড় বাংলা আসে, ভবন ভবন আসে, তখন আরামের মধ্যে থাকতেই, হেফাজতের মধ্যে থাকতেই। মেরা মহতরম দোস্তবুজুর্গ, কথাটা আসলে এরকম না, শান্তি আল্লাহ তাআলার হাতে, সমস্ত রাজত্বের মালিক আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা চাইলে রাজত্বের মধ্যে বসায় রেজদি করে দিতে পারেন, আল্লাহ তাআলা চাইলে কারাগারের মধ্যে থেকে আল্লাহ তাআলা ইজ্জতের আসনে বসায় দিতে পারেন, ফেরাউনকে আল্লাহ তাআলা রাজত্বের মধ্যে বসায় বেইজ্জতি করে দিলেন। ওই আল্লাহ তাআলা তখন চাইলেন ফেরাউনের মতো ওই রকম বাচ্চা দাপটের মন্ত্রী হামুনকে আল্লাহ তাআলা বেইজ্জতি করে দিলেন। আল্লাহ তাআলা চাইলেন তো ইউসুফ আলাইহিস সালামকে জেলখানা থেকে বের করে রাজতার সাথে বসায় দিলেন। আল্লাহর কালাম কালামি, আল্লাহর কোরআন কোরআনই, কোন পরিবর্তন নাই। তো যা করছেন আল্লাহ তাআলা ভবিষ্যতে তাই করবেন, বর্তমানেও তাই করতেছেন। আল্লাহ তাআলা ইচ্ছাকে কেউ রোধ করতে পারে না। ফেরাউনকে আল্লাহ তাআলা ধ্বংস করলেন, ধ্বংস করার আগে ফেরাউনকে শোনাই দিলেন যে তোকে তো শেষ করে দিলাম, কিন্তু তোর শরীরটাকে আমি বাঁচাই নেব, তোর শরীরটাকে পানিতে গলে গলে ছড়ে শেষ করতে দেবো না, তোর শরীরটাকে আমি হেফাজত করব। কেন? ওটা থাকবে লিতাকুন আলিমান খালফাকা আয়া, তোর মতো যারা রাজত্বের মধ্যে নিজের সম্মান আর ইজ্জতের স্বপ্ন দেখবে, নিজেদের প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন দেখবে, তাদের জন্য আমি নিদর্শন করে রাখবো তোকে। আল্লাহ তাদের এই কালাম এখনো বাস্তবে বাস্তবায়িত আর বাস্তবে আছে ওই মিশরের জাদুঘরের মধ্যে, এখনো তার ছবিটা রয়ে গেছে, এখনো তার ছবিটা, এখনো তার সদিকটা রয়ে গেছে। মেরে মহতরাম দোস্তর বুজুর্গ, এগুলা খালি পাত্র, এর কোঠা পুরা করতে হবে ওই মসজিদে। যে শুধু ফেরাউনকে দিয়ে আল্লাহ তাআলা কোরআনকে পরিপূর্ণ করেন নাই, আল্লাহ তাআলা আরো দুনিয়াতে যত শেকেল আছে, যত পথে যতভাবে মানুষ নিজেকে প্রতিষ্ঠিত করার কল্পনা করে, সম্মানিত করার চেষ্টা করে, সমৃদ্ধশালী সমৃদ্ধশালী হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়, সুখ শান্তি পেতে চায়, সকল শেকেলের আলোচনা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে করছেন। যাদের গায়ে বড় শক্তি ছিল তাদের আলোচনা করছেন, যাদের কাছে বড় টেকনোলজি ছিল, ইঞ্জিনিয়ারিং বিদ্যা ছিল, তারা পাহাড় কেটে কেটে ঘর এমন ভাবে বানাইতে পারত বাতাস তো ঢুকত পানি ঢুকত না, তাদের আলোচনা করছেন। যারা বড় ব্যবসায়ী ছিল যাদের ব্যবসার উপরে বড় অভিজ্ঞতা ছিল, সোহাইব আলাইহিস সালামের কম, সোহাইব আলাইহিস সালাম বললেন যে দেখো এখন তো তোমরা যেটা করতেছ, ও আমার কম শোনো, আমাকে নবী বলে স্বীকার করো, আল্লাহ তাআলার ইবাদত করো। এখন তো তোমরা যার যার খুশি মতো ব্যবসা করতেছ, ভেজাল দিতেছ, মাপে কম মাপে বেশি নিতেছ, কম দিতেছ, এইটা একেবারে হোলসেল থেকে রিটেল পর্যন্ত খুচরা পর্যন্ত একই নিয়ম, দিবে কম নিবে বেশি, এটা আম হয়ে গেছিল। হযরত সাহাব আলাইহিস সালাম বললেন যে দেখো আল্লাহর উপর ইমান আনো, আমার অনুসরণ করো, আল্লাহর ইবাদত করো, এর বাইরে যেও না। আর একটা হলো নাপ ঠিক মতো মেপে দাও, মানুষকে ঠকায় না, মানুষকে ঠকায় না, তাদের কানে এই কথা গেল না, কে শুনে কার কথা, তিন পোয়া দিয়ে এক সেরের দাম নিতেছে, এই মতো এই মুহূর্তে কি অন্যের কথা শোনা যায়? মেরে মহতরাম দোস্তার বুজুর্গ, তারা কর্ণবাদ করল না, সব এলাকা খেলা বড় নরম করে তাদেরকে বুঝাইলেন যে এখন তো মানুষকে ধোকা দিয়া ফাঁকি দিয়া প্রতারণা করে মানুষের পকেট থেকে বের করে নিতেছ, যার কারণে জামাটা খুব সুন্দর, গাড়িটা খুব দামি লেটেস্ট একেবারে, জুতা সুন্দর, বাড়ি সুন্দর, গাড়ি সুন্দর, সবকিছু তোমার সুন্দর, ইন্নি আরাকুম বিখাইরিন, একেবারে সব দিকে তোমরা পরিপূর্ণ, সব দিকে তোমাদের তোমরা পরিপূর্ণ, একবারে টিকটিকে দেখা যাইতেছে। কিন্তু জেনে রাখো আমি ভয় করতেছি প্রতিশোধরী তোমাদেরকে আজাবে ঢেকে ঘিরে নিবে। মেরে মহতরাম দোস্তার বুজুর্গ মানে নাই, বুঝতে পারে নাই, কারণ আজাবকে বিশ্বাস করার জন্য যে ইমান লাগবে ওই ইমান তাদের মধ্যে ছিল না, ওই ইমানের হালকাতে বসে তারা ওই ইমানকে বানায় নাই, যার কারণে আজাব যেটা গায়ে ধরেছে ওটাকে তারা মানতে পারলো না, কমে আজ মানতে পারলো না, এক একটা তাল গাছের মতো সাড়ে সাত লম্বা বিশ হাত চওড়া, মানতে পারলো না তাদের নবীর কথাকে, মানতে পারলো না তাদের নবীকে, কারণ নবী যেটা বলতেছিল এটা গায়েব। আগে যেগুলো বেঈমানের কথা ছিল ওইগুলি মানে নাই, তা কোন শক্তিতে তাকে ওই কথাটা মানার জন্য ভিতরে তাকে উৎসাহিত করবে, তৈরি করবে? মেরে মস্তরাম দোস্ত বুজুর্গ, ওই বাগানওয়ালারা, ওই কৃষিওয়ালারা মানে নাই, যাদের কাছে কৃষি টেকনোলজি ছিল, এমন এক বাদ ছিল যে বছরের পর বছর যদি পানি বন্ধ হয়ে থাকত তো তাদের পানি, তাদের পক্ষে পানির অভাব হইত না, এরকম বাদ তারা দিছিল। তাদের নবী তাদেরকে বুঝাইলেন যে দেখো বালদাতুন তৈয়িবাতুন আরাদ্দুন গাফুর, এটা একটা নিরাপদ নিরাপত্তাময় শহর, এটা সবই গফুর রহিমের পক্ষ থেকে, তোমাদের কোন কর্তৃত্ব বা কৃতিত্ব নাই। হ্যাঁ, তোমরা ভোগ করো, কোন মেরিজকে রাত্রিকে বস করবো না, তোমার রবের রিজিককে তোমরা খাও, এখানে তোমার রব ভাগ যাবে না, খাও খাইতে থাকো, কিন্তু তার শুকরিয়া আদায় করো, তোমার রবকে রব বলে স্বীকার করো, তাকে মানো। বলতেছে যে হব আমার কোথার থেকে, পান দিলাম আমরা, পানি ঠেকালাম আমরা, গাছপালা লাগাইলে আমরা, ফল ফুল যত্ন করতেছি আমরা, রবে আবার রব আবার কোথার থেকে? মেরে বস্তরাম দোস্তার বুজুর্গ, আল্লাহ তাআলা ধরতে চাইলে, আল্লাহ তাআলা ধরতে চাইলে ধরার কোনসার কোন অভাব নাই। কুল্লাই অমিন হুয়া ফি শান, এক বিষাক্ত দৃষ্টি আল্লাহ তাআলা দিয়ে দিলেন, মানে এমন পানির বৃষ্টি হইল যে পানিতে বাগান টাগান সব কিছু শেষ হয়ে গেল, এমন কিছু গাছ বাকি থাকলো যে গাছের মধ্যে একেবারে পিতা শক্ত পাথরের মতো কিছু পাল, তিন কিসমের পাল বাকি থাকলো, যেগুলো আগে ছিল না ওইগুলো নতুন কিছু হইল, তা খাওয়ার যোগ্য না, মানুষে খায় এরকম কোন ফল না, তাদের বাদ বাকি শেষ হয়ে গেল। মেরে মোহতরাম দোস্তার বুজুর্গ, সমস্ত নকশাওয়ালাদেরকে কোরআনে চ্যালেঞ্জ করতেছে, কোরআন করেনি যা বলছে আল্লাহ তাআলা তাই, যেমন দেখি আল্লাহ তাআলার মধ্যে কোনো পরিবর্তন হবে না, আল্লাহ তাআলার কালামের মধ্যে কোনো পরিবর্তন হবে না, আল্লাহ তাআলা সতর্ক করে দিতেছেন। আদমের স্বামী নূহ আলাইহিস সালাম, কত বড় নবী, তার ছেলেকে বুঝাইলেন, যে ছেলে আমার উপর ইমান আনো, ওই মন্দলোকদের সাথে যে তুমি উঠা বসা করতেছ ওদের কাছে যায় না, আমার কথা শোনো, আমার উপর ইমান আনো। বুঝাইলেন, দীর্ঘদিন পর্যন্ত বুঝাইলেন, কিন্তু কিছু মানুষের মধ্যে পরিবর্তন আসলো, তিন সন্তানের মধ্যে পরিবর্তন আসলো, একজনের কোন পরিবর্তন নাই। আল্লাহ তাআলা তার ওয়াদাকে পুরা করার সময় এসে গেছে বলে নূহ আলাইহিস সালামকে হুকুম দিলেন, একটা নৌকা বানাও। নূহ আলাইহিস সালাম নৌকা বানায়, এ জিজ্ঞেস করে কি বানান, ও জিজ্ঞেস করে কি বানান, ওই ছেলেও আসে কি বানান, আপাই নৌকা দিয়ে কি হবে? বলে যে যারা নাকি আল্লাহর উপর ঈমান আনছে, গায়েবের উপরে যারা বিশ্বাস করছে তাদেরকে নাজাত দিয়ে দিবে এই নৌকার দ্বারা, আর যারা বিশ্বাস করে নাই তাদেরকে ধ্বংস করে দিবে, বন্যা হবে বন্যা। বলে কেমনে ধ্বংস হবে? বলে বন্যা হবে বন্যা, বন্যায় ভেসে চলে যাবে। বলে যে কোথায় বন্যা হবে, কোথায় পানি তো নাই, পেটে শুনে আশেপাশে আরো লোকজন জমা হয়ে গেছে। বলে পানি তো নাই। বলে পানি আসবে কোথার থেকে আসবে, কোন্দুর থেকে বের হবে? আরে ধার জল বাজানো শুরু হয়ে গেল, এতদিন শুনতাম যে কুয়ার থেকে পানি আসে, এখন আবার কইতেছে যে ওই এতদিন শুনতাম কুয়ার থেকে পানি আসে, তন্দুর থেকে রুটি বের হয়, এখন বলতে তন্দুর থেকে পানি আসবে, তন্দুর থেকে পানি আসবে। বড় উপহাস করল নূহ আলাইহিস সালামের সাথে। মেরে মোহতরম দোস্তার বুজুর্গ, নবী তো নিজের মতে চলেন না, নিজের মতে বলেন না, নবী আল্লাহ তাআলা যেটা বলতে বলেন ওইটাই ওইটাই বলেন, আল্লাহ তাআলা যেটা করতে বলেন ওইটাই করেন। তো নবী যেটা বলছিলেন আল্লাহ থেকে খাওয়াব, ওইটাই হইল, পানি শুরু হয়ে গেল। যারা মানলেন তাদেরকে পানছেন, তাদেরকে নৌকা উঠাইলেন, যারা মানে নাই তারা ভেসে যেতে লাগলো। নূহ আলাইহিস সালাম হাজার হোক সন্তান বললো যে ইমান আনো, নৌ উঠো। বলে কেন নাই, হেফাজতের অনেক ব্যবস্থা আছে। মেরে মোহতরম দোস্তার বুজুর্গ, যেমনি ভাবে আমরা চিন্তা করি হেফাজতের অনেক ব্যবস্থা আছে, আমি যা বলবো তাই হবে, আমার পাওয়ার আছে, আমার শক্তি আছে, আমার মিত্র শক্তি আছে, আমার কাছে অস্ত্র আছে, আমার কাছে হাতিয়ার আছে। নূহ আলাইহিস সালামের ছেলে মিত্র শক্তি আবিষ্কার করল ওই পাহাড়কে দিয়ে, ওই যে পাহাড় দেখায় ওই পাহাড়ের মধ্যে চলে দেব, সাহাবি ইলাল জবাল, ইলাল জবাল, ওই পাহাড়ের মধ্যে যাবো মিত্র শক্তি। মেরে মোহতরম দোস্তার বুজুর্গ, কাম হলো না। এই কথোপকথনের মধ্যেই ঢেউ এমন একটা আসলো যে ছেলে এক নৌকা একদিকে, ছেলে ডুবলো তো ডুবলো শেষ হয়ে গেল। মেরে মহতরাম দোস্তার বুজুর্গ, আল্লাহ তালার কালাম কেমন পর্যন্ত মানুষের জন্য আল্লাহ তালা চ্যালেঞ্জ করে দিতেন, এই সমস্ত পাত্রকে তারা ধরে রাখছে, আর মসজিদে এসে পাত্রের কোঠা, মসজিদে এসে নিজের কোঠা পুরা করে নাই। মেরে মহতরাম দোস্তর, তাদের সাথে এরকমের আচরণই করা হবে, অতীতে হয়েছে, বর্তমানে হইতেছে, ভবিষ্যতে হবে। মেরে মহতরাম দোস্তর বুজুর্গ, নাজাত মুক্তি কামিয়েরই সমলতা শান্তি নিরাপত্তা হেফাজতের ব্যবস্থা কোথাও নাই, একমাত্র আছে ওই হেদায়তের মধ্যে। হেদায়ত পাওয়ার জন্য জমা হইতে হবে মসজিদের মধ্যে, মসজিদের মধ্যে বসে মসজিদের আমলে মসজিদের মধ্যে, ওই আমলে মসজিদের মধ্যে নিজেকে নিজেকে জুড়তে হবে, নিজেকে জড়িতে হবে, ওইখানে এসে কোঠা পোড়া করতে হবে। কিসের কোঠা পোড়া করতে হবে? মসজিদে এসে নিজের ইমান আর একই আল্লাহ তাআলার দাতের পরে সহ গায়েবি যত জিনিস ইমান আনার কথা, ওইগুলো ইমানকে মজবুত করতে হবে। হযরত ইউসুফ রাহমাতুল্লাহ বলতেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদের মধ্যে চারটা আমল ছিল, একটা ইমানের হালকা ছিল, আর একটা হল নামাজকে ঠিক করার মেহনত ছিল, আর একটা হল ফাজায়েল তালিমের হালকা ছিল, মানুষের দিলের মধ্যে দিনের শোক আর আগ্রহ পয়দা হয়, আর একটা হল জিকিরের হালকা ছিল, আর একটা হল আনেওয়ালাদের খেদমত ছিল, আনেওয়ালাদের মেহমানদারি ছিল, আনেওয়ালাদের মেহমানদের ব্যবস্থা করত, আনেওয়ালা আসলে তাদেরকে খুশি হয়ে যেত, কেউ খানা খাওয়ানোর জন্য, কেউ তাদেরকে দিন শেখানোর জন্য। মেরে মহতরাম দোস্তার বুজুর্গ, এই মসজিদকে সমস্ত দুনিয়ার সমস্ত মসজিদ গুলার মধ্যে যখন এই আমল হবে, যে কথাটা পরে বলতেছিলেন এ কথাটা এখন বলে দিতেছি, সেটা হলো হযরত ইসরাফিল বলতেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদ ওলাদের উপরে আল্লাহ তাআলার যে সাহায্য আর মদত ছিল, এই জামানাতে এই জামানার মসজিদ ওলাদের উপরে আল্লাহ তাআলা ওইরকম সাহায্য করবেন, ওইরকম মদত করবেন। মেরে মহতরাম দোস্তার বুজুর্গ, তিন বুনিয়াদ যখন ঠিক হয়ে যাবে, একটা হল আল্লাহ তাআলার দাতের উপরে পূর্ণ বিশ্বাস এবং আস্থা, গায়েবি যত জিনিস তার উপরে ইমানের কথা তার উপরে ইমান, আর একটা হল নিজের শরীর থেকে বের হওয়া আমল, যে আমল সহি করা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী হওয়া, যেটার জন্য এলেম লাগবে, আল্লাহ তাআলার ধ্যান লাগবে, মসজিদে নববীর তিন আমলের সমন্বয় এখানে। আর একটা হলে মেরে মহতরাম দোস্তার বুজুর্গ, আমার কাছে যে সম্পদ আছে এর সহি সঠিক ব্যবহার, কম বেশি যাই আছে তার সঠিক ব্যবহার, সঠিক ব্যবহার তো হইল এটা যেটা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন করে দেখাইছেন, করতে করতে একটা পর্যায়ে কিছুদিন পর্যন্ত তাদের ঘরে বড় অভাব হয়ে যাচ্ছিল, খাবার পর্যন্ত ছিল না, এমন অভাবই ছিলেন, আর অভাবীদের সাথে আল্লাহ তাআলা কিরকম আচরণ হয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে বড় বড় উঁচা নাকওয়ালারা, মানে যাদের গৌরব যাদের অহংকার খুব বেশি, বংশের গৌরব মালের গৌরব পদের গৌরব পোস্টের গৌরব এরকম কিছু উঁচা না কলারা বসছে, এর মধ্যে হযরত আম্মার আসছে, হযরত তোমাদের একটু বেঁচে যাও, তোমরা একটু বেঁচে যাও, সোহায়েল আসছে, বেলাল আসছে, এই গরিব কিছু মহাজেরিন তারা আসা শুরু হয়েছে, ওরা এক একজন করে আসে, আর হযরত তোমরা রাদিয়াল্লাহু তাআলা নু না কলাদেরকে বলে তোমরা একটু বেঁচে যাও, একটু বেঁচে যাও, একটু বেঁচে যাও। যাইতে যাইতে ঘরটা তো খুব বড় ছিল না, ওই নাকলারা সব দরজার বাইরে, সব দরজার বাইরে, এইবার আর নিজেকে রাখতে পারে নাই, বলতেছেন যে ওমর আমাদের সাথে এরকম আচরণ, আমাদের কি কোনো মূল্য নাই? সব মূল্য এই সমস্ত যে আমাদের গোলামদারা ছিল তাদেরই, তোমাদের কাছে, তোমার কাছে। হয়তো তোমার দিয়ে আল্লাহ তাআলা বলে যে ওমর এটা কি কোনো ভদ্র ব্যবহার হলো, আমাদেরকে আস্তে আস্তে বের হয়ে যেতে হলো? বলে যে খোদার কসম, আজকে আমি যেখানে বসা আছি এখানে যদি আমার জায়গায় আবু বকর হতো হইতেন, তা আবু বকরও তোমাদের সাথে এরকম আচরণই করতেন, আরে এই জায়গায় যদি সারোয়ারে কায়নাত তো জাহানের বাদশাহ জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হইতেন, তাইলেও তোমার সাথে আচরণই করতেন। যে ভয় হয় ভয় হয় এমন যেন না হয় যে কেমতের ময়দানে আল্লাহ তাআলা তোমাদের সাথে এরকম আচরণ করে বসে, তারা ভয় পেয়ে গেলে। বলে যে অমর আল্লাহ তাআলার সামনে থেকে ওই আচরণে, আল্লাহ তাআলার সামনে ওই আচরণ থেকে, এইরকম আচরণ থেকে বাঁচার কি রাস্তা হইতে পারে আমাদের জন্য, নাজাতের কি উপায় হইতে পারে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন নিশ্চিতভাবে তো বলা যাবে না, নিশ্চিতভাবে তো বলা যাবে না, কারণ হলো এদের মর্যাদা এত উপরে পৌঁছে গেছে, ঘোড়াদের পর্যন্ত যাওয়ার সম্ভাবনা কত হয়েছে তা তো বলতে পারি না। কারণ হলো যেদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিয়েছিলেন ওই দিন সর্বপ্রথম লাব্বাই বলছেন, আর তোমরা সেদিনে কালেমাকে ধাক্কা দিয়ে পিছনে ফেলাই দিচ্ছ, পিছনে ফেলাইছ, এই জন্য তোমরা পিছনে যা পড়ে যাওয়া তারা গেছই। বলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যার আমল তাকে কেয়ামতের ময়দানে, যার আমল তাকে কেয়ামতের ময়দানে পিছে করে দিবে, তার বংশমর্যাদা আর তার সম্পদ তাকে আগে বাড়াইতে পারবে না। মেরে মোহতারাম দোস্তার বুঝবো না, কার মালের কোনো মূল্য আল্লাহ তাআলার কাছে হবে না, আল্লাহ তাআলার কাছে মূল্য হবে আমলের, আগেই তো হলে আমল দিয়ে আগাইতে হবে। যদি পিছে কেউ পড়েছেন না তার মালের কারণে, তার বংশীয় ইজ্জত সম্মানের কারণেই, ওইটার কারণেই তাকে পিছিয়ে পড়তে হবে, বংশীয় ইজ্জত সম্মান তার কোনো কাজে আসবে না। মেরা মহাতারাম দোস্তা বুজুর্গ হজরত উমর রাদি আল্লাহ তাআলা বলেন, হ্যাঁ তুমি এতটুকু করে দেখতে পারো, দিনের যে সমস্ত জায়গাতে, দিনের যে সমস্ত ঘাটিতে এই সমস্ত লোকদের আনসার মহাজের সোহায়েল আর বেলালের ঘাম যেখানে পড়ছে ওখানে যদি তো রক্ত দিয়ে দিতে পারো, রক্ত ধরে দিতে পারো, তোমাদের জানকে শহীদ করে দিতে পারো, হয়তো তাইলে হয়তো আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে এদের ধান দান নিচ্ছে তোমাদেরকে একটু জায়গা করে দিবে। মেরে মহতরাম দোস্ত বুজুর্গ, এই হল মর্যাদা যারা সর্বপ্রথম দিনের জন্য নিজে জান মাল নিয়ে খাড়া হয়ে যাবে। পরবর্তীকালে যত বড় দুনিয়া আসুক না কেন, যত শিক্ষিত জন, যত সম্পদশালী আসুক না কেন, এদেরকে তো ধরতে পারবে না। মেরে মহতরাম দোস্ত বুজুর্গ জান মাল সাহাবারা এই জন্যই খরচ করছিলেন, মসজিদকে কেন্দ্র করে তারা জান মাল খরচ করছেন, মসজিদ থেকে যেখানে যেতে বলছে ওখানে চলে গেছেন, তাতে জান মাল খরচ করছেন। কিন্তু জান মাল খরচ করার মধ্যে একটা শর্ত যেটা উনি বলছেন সেটা হলো ওই কামাই রুচি যেন হালাল হয়, যেখান থেকে খরচ করতেছি ওটা যেন হালাল হয়, জুলুমের না হয়, সুদের না হয়, ঘুষের না হয়, মিথ্যা প্রতারণা হক নষ্ট করার জন্য না হয়। যদি হয় আর এছাড়া যদি মসজিদ বানানো হয়, এছাড়া যদি মাদ্রাসা বানানো হয়, মেরে মহতরাম দোস্তা বুজুর্গ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওই সমস্ত মসজিদগুলো হয়ে যাবে কিয়ামতের আলামত, ওই সমস্ত মসজিদের কারণে আল্লাহ তাআলা দুনিয়াতে কিয়ামত বরপা করবেন, কিয়ামতের ফয়সালা করবেন। বলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে কিয়ামতের আগে ইসলাম থাকবে, শুধুমাত্র ইসলামের নাম থাকবে, কিন্তু ইসলামের নাম থাকবে, আসল ইসলাম থাকবে না, নাম মাত্র ইসলাম বাকি থাকবে, কোরআনের লেখনই শুধু বাকি থাকবে, কোরআনের হাকিকত থাকবে না। অর্থাৎ মানুষের জীবনে কোরআনের আমল, কোরআনই আমল দেখে মানুষের জীবনে পরিলক্ষিত হবে না, কোরআনের অক্ষরগুলোই শুধু থাকবে, মসজিদ একেবারে সাজানো গুছানো তিনতলা চারতলা পাঁচতলা একেবারে ঝকঝক করতে থাকবে, বলে যে হেদায়ত শূন্য হবে, ওই মসজিদের মধ্যে কোনো হেদায়ত থাকবে না, ওই মসজিদের মধ্যে হবে জীবন, ওই মসজিদের হবে মিথ্যা অবলাদ, ওই মসজিদের কেন্দ্র করে হবে ঝগড়া, ওই মসজিদকে কেন্দ্র করে মুসলমানদের মধ্যে ভাগাভাগি হয়ে যাবে, ভাগাভাগি হয়ে যাবে এই সমস্ত। আর ওই জমানাতে ফেতনা এমন আসবে যে ওলামাদের থেকে ফেতনা শুরু হবে। বলেন যে মেরে মহতরাম দোস্তার বুজুর্গ, মালদারের মাল যদি হালাল না হয়, ওই মাল যদি কোনো মসজিদ আর মাদ্রাসাতে লাগে, মেরে মহতরাম দোস্তার বুজুর্গ ওই মসজিদ আর মাদ্রাসাগুলো সমাজের জন্য ফেতনার কারণ হয়ে যাবে, আর ওই মসজিদ আর মাদ্রাসাগুলো কেমন কেমন ঘটার সংগঠিত হওয়ার কারণ হয়ে যাবে। মেরে মহতরাম দোস্তার বুজুর্গ, মাল খরচ করতে হবে, মাল যেন হালাল হয়, এই তিন বুনিয়াদ যখন সহি হবে মসজিদকে কেন্দ্র করে, অর্থাৎ মসজিদে এসে কোঠা পড়া করতে হবে, কিসের কোঠা পড়া করতে হবে, এই এলাকাতে মানুষ কতজন আছে আর নামাজি কতজন, আর এখনো নামাজ পড়া শুরু করেন এই তারা, এই কোঠাকে পুরা করতে হবে, সত্য বলনেওয়ালা কতজন আছে, মিথ্যার সাথে এখনো জড়িত কারা, হালাল কামাই করনেওয়ালা কতজন আছে, হারামের সাথে এখনো জড়িত কারা, তালিমের হালকাতে কতজন বসে, তালিমের হালকাতে বসে না কারা, ঘরে তালিম হয় কাদের, ঘরে তালিম হয় না কাদের, সকালে বিকেলে আল্লাহ তাআলার জিকির করে কারা, আর আল্লাহ তাআলার জিকিরের সময় নষ্ট, সময় আল্লাহ তাআলার জিকিরের জন্য এখনো সময় দিতে রাজি হয় নাই, এরা কারা, এদের সংখ্যা কত। মেরে মহতরাম দোস্তার বুজুর্গ, মসজিদের কোঠা তো এইভাবে পড়া করতে হবে, নিজের কোঠাকে এইভাবে বানাইতে হবে। বলেন যে আমাদের গাছ, আমাদের তালিম, আমাদের রোজানার মেহনত, আমাদের ঘরের তালিম আর আমাদের মসজিদের তালিম, আর আমাদের আড়াই ঘন্টা আর আমাদের তিন দিন, আমাদের চিল্লা আর আমাদের তিন চিল্লা দুনিয়ার আনাচে কানাস পর্যন্ত সমস্ত মসজিদ গুলার মধ্যে এই আমল চালু হয়, সমস্ত মুসলমানদেরকে মসজিদের মধ্যে জমা করা যায় আর সমস্ত মুসলমান মসজিদে এসে নিজের ইমান আর আকীদাকে সহি করে, নিজের আমলকে ঠিক করে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা পাবন হয়, আল্লাহ তাআলার জিকিরের দ্বারা নিজের মনকে ভরে, আল্লাহ তাআলার জিকির করে একরামের সিফাতের মধ্যে আসে, কোন মানুষের হক নষ্ট না হয়, কোন মখলুক যেন তার থেকে কষ্ট না পায়, বঞ্চিত না হয়, এই সিফাত আমাদের মধ্যে আসে, এইটি হল আমাদের এখানে আসার উদ্দেশ্য, এইটি হল এখানে আসাতে আমাদের মাকসাদ, এই জন্যই আসা, এই জন্যই বলা, এই জন্যই শোনা। যদি শেষ প্রান্ত যে মুসলমানটা আছে সে মুসলমানটাকে নিয়ে কে ফিকির করবে? শুধু আমার নিজের মসজিদ মহল্লার মুসলমান না, দুনিয়ার শেষ প্রান্তের মুসলমানটাকে নিয়ে ফিকির করতে হবে। সেও যেন তার মহল্লার মসজিদের সাথে জোয়ে, সেও যেন মসজিদে নবীর আমলকে নিজের জীবনের আমল বানায়, সেও যেন নিজের আকীদাকে সহি করে, নিজের আমলকে ঠিক করে, নিজের খরচের জায়গাকে ঠিক করে, নিজের খরচের জায়গাকে ঠিক করে। মেরে মহতরাম দোস্তর বুজুর্গ, যখন এটা হয়ে যাবে তাহলে দিয়েছিল মতন ওই কথাটা, তাহলে দিয়েছিল মতন ওই কথাটা, আল্লাহ তাআলা আজকেও হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদের উপরে যে মদত করছেন ওই মদত আমাদের মসজিদে অগ্রব হবে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ ওনাদেরকে যেভাবে সাহায্য করছেন ওইভাবে সাহায্য করবে, বনতে হবে মসজিদের থেকে, মসজিদের থেকে পোনা যখন নাকি ও কোর্টে যাবে, মসজিদের থেকে তৈরি হবে, আর সে তখন আদালতে যাবে, ডাক্তারি বিদ্যায় যাবে, ইঞ্জিনিয়ারিং বিদ্যায় যাবে, সেখানে করবে সবকিছু, কিন্তু তার দিন থাকবে আল্লাহ তাআলার দিকে যে আমি করি নেই, আল্লাহ তাআলা করছে, আল্লাহ তাআলা করতেছেন, আল্লাহ তাআলা করবেন। এর আগে বন্ধুরা কুকুর থাকার কথা বলতেছিলেন, উনি পাক্কা পাবলিকে মানুষ, রোজানা মসজিদে সময় দেন ওরা মানুষ, একটা হলো এই পাবলিকের কামে লাগার পরে কোন মেহনত উনি ছাড়েন নাই, সব বাকানি মেহনত, বেরোনি মেহনত, সব রকমের মেহনত উনি করেন, সিদ্ধান্ত নিচ্ছেন জীবনে কোন জালেমের মামলা উনি নেবেন না, কোন জালেমের মামলা নেন না, মজলুমের মামলা নেন, কোর্টে কোনো মিথ্যা কথা বলেন না, যার কারণে কোর্টের উপরে এমন আসর করছে যে বহু মামলা শুধু ওনার মুখের কথার উপর উনি যেটা বলছেন দশ ফয়সালা দিতে, উকিল সাহেব মিথ্যা কথা বলেন না, বিপক্ষের উকিলরা পর্যন্ত তখন দেখছে যে উনি দাঁড়াই গেছে, বিপক্ষের উকিল বলছে যে উনি যেতে বলছে এটা ঠিক, দীর্ঘদিন যাবত ওনার মুখ থেকে আমরা তারা মিথ্যা কথা শুনি নেই, দিন রাত ডাক্তার, মসজিদের সময় লাগানো ওরা ডাক্তার, তার চেম্বার আছে, বহু জুনিয়র ডাক্তার তার সাথে প্র্যাকটিস করে, রুগী আসছে জুনিয়র ডাক্তার থেকে বলছে যে দেখো এটাকে দেখো তোমরা বসে চিন্তা করো রোগটা কি চিকিৎসা কি হতে পারে, তারা সবাই মিলে রায় মিলিয়ে একটা ঔষধের উপর একমত হয়েছে, ওনার কাছে গেছে, উনি বলছে যে না দেখো প্রথমে হলো এটা চিন্তা করো যে শেফা দেনেওয়ালা আল্লাহ, কোন ঔষধের মধ্যে নাই, তোমার আমার চিকিৎসার মধ্যে কোনো শেফা নাই, শেফা আল্লাহর হাতে, সালাতুল হাজত করো, দোয়া করো, আল্লাহ তাআলা শেফা দিয়ে দিবেন। মেরে মহতরাম দোস্তর বুজুর্গ, যেই কথাটা বলতে পারে সে কি রোগীর সাথে প্রতারণা করতে পারে? মেরে মহতরাম দোস্তর বুজুর্গ মসজিদে আসবে, ইমানের হালকাতে বসবে, আমল ঠিক করবে, তালিমের হালকাতে বসে আল্লাহ তাআলার সন্তুষ্টি কোন আমলের মধ্যে জানবে, নারাজি কোন আমলের মধ্যে জানবে, আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করার জন্য সন্তুষ্টযুক্ত আমল যেগুলো করবে, নারাজি থেকে বাঁচার জন্য গুনাহের থেকে নিজেকে বাঁচাবে, জুলুমের থেকে বাঁচাবে, মিথ্যার থেকে বাঁচাবে, আল্লাহ তাআলার জিকির করে করে, আল্লাহ তাআলার জিকিরের দ্বারা নিজের জবানকে ধরবে, নিজের জবানকে তাজা করবে, মানুষের একরাম করবে, খেদমতে খালকের দ্বারা আল্লাহ তাআলার পেয়ারা হবে। মেরে মহতরাম দোস্তর বুজুর্গ, আমার জাতের থেকে শুরু করে আপনাদের এবং সারা দুনিয়ার সমস্ত মুসলমানদের মধ্যে এই সিফত কি করে আসে, এটার জন্য হওয়ার আশাপাশা আর এটার জন্য বলা শোনা, এই যে আমাদের মাকসাদ, এটি একমাত্র আমাদের নিয়ত। আল্লাহ তাআলা করে যে আল্লাহ তাআলা আপনাদেরকে আমাদেরকে সকলকেই আল্লাহ তাআলা এই কথাগুলো বোঝার জন্য তৌফিক দিয়ে দেন এবং আমল করার জন্য তৌফিক দিয়ে দেন এবং এই মাকসাদকে পুরো করার জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করে নেন। میرے بھائیو اور دوستو، اسی کے لیے ارادے کرو، نیتیں کرو، سب سے پہلے پورے مجمع کا ہر فرد یہ نیت کر لے کہ ان شاء اللہ آج کے بعد کبھی نماز قضا نہیں ہوگی، جہاں ہم ہیں وہاں ہمارے دوست احباب، گھروں میں ہماری ماں بہنیں، نماز کی پابندی، گھروں میں تعلیم کے حلقے، قرآن کا سیکھنا سکھانا، اپنے بچوں کے لیے قرآن کے مکتب کا انتظام اور اس ہر ایک اپنی مسجد سے جڑ جائے اور مسجد کے تمام پر جان و مال لگانے والا بننا ہے. آج تک جتنی کمی کوتاہی ہوئی ہے اللہ سے معافی مانگیں گے, اس کام کو اپنا کام بنائیں گے. বলেন যে ভাই এটার জন্য আমরা নিয়ত করি, হিম্মত করি, নিজের নিজের সময়কে আল্লাহ তাআলার জন্য পেশ করি, নগদ নগদ তৈরি হই, এবং এটা করার আগে নগদ নাম দেওয়ার আগে একটা কথা আরোপ করতেছিলেন, বলতেছিলেন যে আপনারা এখন থেকে নিয়োগ করে দেন ইনশাআল্লাহ আজকের থেকে আর